بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم آج کے تفسیر کرو سورۃ الاحقاف سورۃ الاحقاف 26 تم پارار প্রথম সূরা এই সূরার নাম হচ্ছে সূরাতুল আহকাফ আহকাফ শব্দটি আদ সম্প্রদায়ের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় উল্লেখ করেছেন সেই শব্দ দিয়ে এই সূরার নামকরণ হয়েছে আহকাফ মানে হচ্ছে বালির স্তূপ কোন জায়গায় বালি যদি উঁচা হয়ে থাকে সেই জায়গাকে আহকাফ বলা হয় হা কাফ ফা এর মাদ্দা হাকাফ বা হেকফুনের জমা হচ্ছে আহকাফ এই উঁচু বালির স্তূপ বা বালির পাহাড় এলাকায় এই আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামের জাতি বসবাস করত ইয়ামান এবং ওমান এসব এলাকার বর্ডারে তো ওই এলাকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং আদ সম্প্রদায়কে যে ধ্বংস করেছেন সেখানে আহকাফ শব্দটি উল্লেখ হয়েছে সে শব্দ দিয়ে নামকরণ হয়েছে সূরাতুল আহকাফ এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে সূরা মক্কার জীবনে নাজিল হয়েছে না মদিনার জীবনে নাজিল হয়েছে এটা জানা থাকলে তাফসীর বুঝতে সুবিধা হয় কোনখানকার আলোচনা চলছে কি ধরনের আলোচনা চলছে আয়াতগুলির প্রেক্ষাপট বুঝতে বা সুরার প্রেক্ষাপট বুঝতে তাফসীর বুঝতে সুবিধা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন হা মিম দিয়ে দুটি অক্ষর দিয়ে এই অক্ষরগুলি অথবা এই ধরনের অক্ষরগুলি আলিফ লাম মিম আলিফ লাম রা এগুলি বিচ্ছিন্ন অক্ষর যে অক্ষরগুলি হচ্ছে কোরআনে কেরিমের মুতাশাবিহাত মানে এমন অক্ষর যেগুলির অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে জানাননি আল্লাহ পাক রব্বুল আলামিন এর জ্ঞান নিজের জন্যই সীমাবদ্ধ রেখেছেন যে আল্লাহ পাক এগুলির অর্থ কি বোঝাতে চেয়েছেন বা কি উদ্দেশ্য করেছেন তারপর এর আগে যখন এই ধরনের শব্দগুলি এসেছে সূরা শুরুতে তখন আমি উল্লেখ করেছি যে এগুলি দিয়ে সাধারণত তাফসীরকারগণ যে বলেছেন বিভিন্ন কথা বলেছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সহি কথা বিশুদ্ধ কথা সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আরব জাতিকে চ্যালেঞ্জ করেছেন এই অক্ষরগুলি মাধ্যমে যে এই অক্ষরগুলি আলিফ বা তা তা থেকে ইয়া পর্যন্ত তার মধ্যে হামিম তার মধ্যে আলিফ লাম রা এগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম তার বাণী নাজিল করেছেন যদি তোমরা এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে হওয়ায় সন্দেহ করো তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ রইল তোমরা এই রকমের বাণী তৈরি করে নিয়ে আসো আরবরা সেই যুগে কাব্য রচনায় বড় পণ্ডিত থাকলেও তারা হার মানতে বাধ্য হয়েছিল তারা বলেছিল যে আমাদের পক্ষে এইরকম বাণী নিয়ে আসা সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের কয়েকটি আয়াতে এরকম চ্যালেঞ্জ করেছেন তো এতে উদ্দেশ্য ছিল যে হয় তোমরা কোরআনের প্রতি ইমান নিয়ে চলে আসো যেটা তোমাদের জন্য ইহকাল পরকালের কল্যাণকর আর না হলে তোমরা কম্পিটিশনে আসো তোমাদেরকে চ্যালেঞ্জ রইল যে এইরকম বাণী তৈরি করে দেখিয়ে দাও তাহলে প্রমাণ হয়ে যাবে তোমাদের কথা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত তারা যেহেতু এই চ্যালেঞ্জে তারা সামনে আসতেও পারেনি সুতরাং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত বাণী নয় কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত নয় বরং কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে আর যারা এগুলো থেকে এগুলোকে ধরেছে শর্ট ফর্ম যেমন ইংরেজিতে শর্ট ফর্ম আছে ওই রকমই শর্ট ফর্ম ধরেছে এক শ্রেণীর লোকেরা এগুলো হচ্ছে বিদাতি কথা আলিফ লাম মিম মানে তিনটা অক্ষর থেকে তিনটা কোন কোন জিনিসকে বা কোন বস্তুকে বা কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে আলিফ আল্লাহ লাম জিব্রাইল জিব্রাইলের লাম নেওয়া হয়েছে আর মিম মুহাম্মদের নেওয়া হয়েছে এসব কথা মিথ্যা আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কোরআনে কারীমের কথা তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তানজিলুল কিতাব এখানে আরবি গ্রামার যারা বুঝেন সামান্য একটু এর উপর মানে আলোকপাত করছি বা শুধু ইঙ্গিত করছি যে তানজিলুল কিতাব আল কিতাবুল মুনাজ্জাল এই অর্থে আছে, অর্থাৎ নাজিল কিতু কিতাব মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তানজিল মাসদার নিয়ে এসে ইজাফত করা হয়েছে মৌসুফের দিকে। তানজিলুল কিতাব মানে আল কিতাবুল মুনাজ্জাল, নাজিল কিতু কিতাব ইহা মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যিনি আল আজিজ সর্বজয়ী বা পরাক্রান্ত, আল হাকিম যিনি প্রজ্ঞাময় হেকমতের অধিকারী। তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন কোরআনে করিমের কথা এই আয়াতে উল্লেখ করেছেন যে কোরআনে করিম আল্লাহর নাযিলকৃত মানুষের রূপ, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ইল্লা বিল হক। তারপর আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন যে আমি আসমান সমূহকে এবং জমিনকে সৃষ্টি করিনি, অমা বাইনাহুমা এবং যা তার মাঝে রয়েছে তাও সৃষ্টি করিনি, ইল্লা তবে সৃষ্টি করেছি কিসের জন্য, বিল হক, বিল হক, হক মানে ন্যায়সঙ্গত হয়, হক এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়সঙ্গত বলে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত উদ্দেশ্যে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেনি। হকের বিপরীত যেমন বাতিল হয়, হক মানে সত্য আর বাতিল মানে মিথ্যা, ঠিক তেমনি হক মানে প্রকৃত স্বার্থে বা প্রকৃত উদ্দেশ্যে কোন একটা বিশেষ উদ্দেশ্যে, তা হচ্ছে হক। আর এর বিপরীত, হকের বিপরীত হচ্ছে আবাস, আরবিতে আবাস মানে উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্যবিহীন কোনো কাজ করা, খেলাধুলার মতো কাজ করা। যেমন একজন লোক ঘর তৈরি করছে, ইটের উপর ইট সাজাচ্ছে, তাহলে উদ্দেশ্য নিয়ে একটা কাজ করছে, ইটের উপর ইট দিয়ে ঘর তৈরি করছে, তাই না? কিন্তু আর একজন মানুষ বা আর একটা ছেলে এই ইটগুলি পড়ে আছে এদিক ওদিক এলো, মানে হে ইটের উপর ইট উঠাচ্ছে, লাইন করছে, হ্যাঁ এখানে করলো আবার ওখানে করলো, এটা ভাঙলো এটা ভাঙলো আবার এটা তৈরি করলো, সেও তো ইটের উপর ইট সাজাচ্ছে কিন্তু আবাস উদ্দেশ্যবিহীন। খেলাধুলা করে না এরকম বাচ্চারা, বাচ্চারা খেলাধুলা করে, এটা হচ্ছে আবাস। তো আল্লাহ তাক রব্বুল আলামিন আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সমূহ সৃষ্টি করেছেন এবং অমাবাইন আহমদ তার মাঝে যা কিছু আছে আল্লাহ পাক সবকিছুই সৃষ্টি করেছেন, মানুষ জিন অন্য অন্য মখলুকাত পশু পাখি যা কিছু হোক না কেন, আল্লাহ পাক এগুলিকে খেলাধুলার জন্য সৃষ্টি করেননি, উদ্দেশ্যবিহীন সৃষ্টি, কোন উদ্দেশ্য নেই, এমনিতে সৃষ্টি করে দিয়েছেন, মানুষ ভোগ করুক জিন ভোগ করুক আর এমনিতে দুনিয়াতে পশু পাখি পয়দা হোক, সূর্য উঠুক আর ডুবুক, চাঁদ আসলো আর গেল, তারকা রাত্রে দেখা গেল দিনে দেখা যায় না, বাস আর কিছু না, না এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি উদ্দেশ্যবিহীন, ইল্লা বিল হক আল্লাহ পাক বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তো ইল্লা বিল হক প্রকৃত উদ্দেশ্যে, কেউ কেউ এর অনুবাদ করেন যথাযথভাবে, অযথা আল্লাহ সৃষ্টি, যেমন আর অযথা কাজ, অযথা আল্লাহ সৃষ্টি করেননি, যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক চিরকালের জন্য সৃষ্টি করেননি, তাই বলছেন ওয়া আজালি মুসাম্মা আর নির্ধারিত সময়ের জন্য আমি সৃষ্টি করেছি, আসমান নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি, জমিন নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি, আপনি নির্ধারিত সময়ের জন্য ছিলেন না এসেছেন আবার থাকবেন না একদিন, দুনিয়ার সবকিছুই ওয়া আজালি মুসাম্মা নির্ধারিত সময়ের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই দুনিয়াতে নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, লিয়াবুলু আকুম আল্লাহ অন্য আয়াতে বলেছেন পরীক্ষা করার জন্য। তাহলে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জগৎ, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়, মেহনত করতে হয় ভালো রেজাল্ট করার জন্য, পরীক্ষাতে যেই ছাত্র ভালো মেহনত করবে পরীক্ষার পূর্বে সেই ব্যক্তি পরীক্ষার ফলাফল ভালো পাবে, ফলাফল পরীক্ষার পরে হয়, দুনিয়া পরীক্ষার জগৎ আর এই ফলাফল রেজাল্ট আউট হবে ইয়াউমালকে আমাকে আমতের দিনে বিচার দিবসে, লিয়াবুলু আকুম আইয়কুম আহসান আমালা তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এসেছে পৃথিবীতে এর পরীক্ষার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য, জিনকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে মানুষ জিন ছাড়া যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, এই মানব জাতির জিন জাতির ভোগের জন্য উপকারের জন্য স্বার্থে সৃষ্টি করেছেন, মানুষ তাপ না পেলে বাঁচতে পারত না, যদি তাপ যদি বেশি হয়ে যেত তবুও বাঁচতে পারত না, দুনিয়াতে যদি মানুষের জন্য রিজিকের ব্যবস্থা না থাকতো তবু জীবনযাপন করতে পারত না, জমিন যদি স্থির না হতো তাহলে বসবাস করতে পারত না, যদি গাছপালা না জন্মাতো তাহলে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা হইতো না, খালাকালাকুম মা ফিল আরযি জামিয়ান, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তা তোমাদের জন্য। ওয়াল্লাযীনা কাফারু, তবে যারা কাফির, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের রব হওয়াকে, সৃষ্টিকর্তা হওয়াকে অস্বীকার করেছে, ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ পাকের মাবুদ হওয়াকে অস্বীকার করেছে যে তার ইবাদত বন্দী করতে হবে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আম্মা উনজিরু মুরিদুন, যা থেকে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে তা থেকে তারা বিমুখ, মুরিদুন, বিমুখ। কি থেকে সতর্ক করা হয়েছে? ভয়াবহ পরিণতি থেকে, তাদের খারাপ রেজাল্ট থেকে, তোমাদের রেজাল্ট, ফলাফল যেন খারাপ না হয়, কিয়ামতের দিনের অবস্থা থেকে সতর্ক করা হয়েছে, জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছে, আল্লাহ পাকের দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে সতর্ক করা হয়েছে, আম্মা উনজিরু, যা থেকে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কিয়ামতের প্রতি বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদি জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস থাকতো, ভালো কাজ করে গেলে, ইমান আমল ঠিক থাকলে জান্নাত পাবো, আর না হলে জাহান্নামে যেতে হবে, তাহলে কর্ম করত না, বিশ্বাস করেছে না কর্ম করেছে, অথবা জন্মসূত্রে বিশ্বাসী কিন্তু জীবনে কোনো কর্ম করেনি, ভালো কর্ম করেনি, তাহলে আম্মা উনজিরু মুরিদুন, পরকাল কিয়ামত সম্পর্কে যে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। মুসলিম সমাজের ওই সব লোকেরা যাদের 50-60 বছরে জীবন চলে গেল, কখনো এই খেয়াল হয়নি যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের কোন আদেশ নিষেধ করেছেন কিনা, সেগুলি পালন করতে হবে কিনা, এরকম কোন খেয়াল হয়নি। আমার মতের পরে কি হবে, আমি মতের পরে কোথায় যাব, আমি কি জান্নাত পাব না জাহান্নামের সম্মুখীন হইতে হবে, জাহান্নামী হব, এসব কোনো চিন্তা হয়নি, শুধু পেট আর জনচাহিদার চিন্তা হয়েছে। এটা ইমান ভঙ্গকারী বিষয়, তারা ওই কাফেরদের মতোই, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, তারা ওই সব বিষয়, যেসব বিষয় থেকে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, মুখ ফিরিয়ে নিয়ে থাকে, মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে দুটি বিষয় উল্লেখ করেছেন, একটা হচ্ছে যে আল্লাহ পাকের আদেশ নিষেধ নাজিল হয়েছে কোরআনে কারিমে, তানজিলুল কিতাব মিন আল্লাহিল আযীম, মিন আল্লাহিল আযীজিল হাকিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ নাজিল হয়েছে, এই কথা আল্লাহ উল্লেখ করেছেন, যেটা হচ্ছে আল আমর, আল্লাহ পাকের আমর, আদেশ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে খালক, আল্লাহ পাকের সৃষ্টি, তার কথা উল্লেখ করেছেন তার পরের আয়াতে, অর্থাৎ তৃতীয় আয়াতে, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা বিল হক, আসমান জমিন এবং তার মাঝে মা বাইনাহুমা যা কিছু আছে সৃষ্টি করেছি আমি ন্যায়সঙ্গত ভাবে প্রকৃত উদ্দেশ্যে। এই দুটি বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্য আয়াতে একসাথে উল্লেখ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, শুনে রাখো যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, লাহুল খালকু, সৃষ্টি কার, একমাত্র আল্লাহর সৃষ্টি, আর কেউ করেনি। আপনাকে ছেলে মেয়ে, আপনার পীর, খাজা বাবা আর গোস কুতুব দেইনি, একমাত্র আল্লাহ দিয়েছেন, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, ওয়াল আমরু, এবং আদেশ নিষেধের মালিক, ওয়াল আমরু, একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন আদেশ নিষেধ তারই চলবে, আর অন্য কারণ চলবে না। সুতরাং মানব রচিত বিধান চলবে না, মানুষ তৈরি করে দেবে সংবিধান আর সেটা পালন করবে, আর সেটা দিয়ে তোমরা শান্তি কামনা করবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, কখনো পৃথিবীতে শান্তি আসবে না, কারণ যিনি সৃষ্টি করেছেন আদেশ নিষেধের হক তার, আল্লাহুল খালকু। আমরা এই দুটি বিষয়কে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের কথা উল্লেখ করেছেন, যারা শিরিক করে থাকে, কুল হে নবী, তুমি বলে দাও, আর আয়তুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আচ্ছা তোমরা বলো তো, আর আয়তুম মানে তোমরা আখবিরুদি, আচ্ছা তোমরা বলো তো, এটা হচ্ছে ভাব অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে আর আয়তুম, তোমরা দেখেছো কি, মানে চিন্তা করে দেখেছো কি, যদি চিন্তা করে দেখেছো তাহলে বলো তো, এই হচ্ছে ভাব অর্থ। এই জন্য তাফসির কারগণ আর আয়তুমের তাফসিরটা ভাব অর্থটা লিখেছেন শুধু আখবিরুনি, আমাকে আচ্ছা জানাও তো, তোমরা চিন্তা করে দেখো, দেখা চোখ দিয়ে দেখা হয় আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হয়, তাই না? আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাল রাব্বুকা বি আসহাবিল ফিল, হে নবী তুমি কি দেখেছো যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি করেছেন, তুমি কি দেখনি? নবী সাল দেখেছেন জন্মের বছর, নবী সাল জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা, যে আবরাহা আর হাতি আর সেনাবাহিনী সবকে আল্লাহ ধ্বংস করেছেন, তা আল্লাহ দেখার কথা বলেছেন, চোখ দিয়ে তো দেখেননি কিন্তু এই ঘটনা চোখের সামনে স্পষ্ট, সবাই আলোচনা করে, 10-12 বছর বয়স, মাত্র 10-12 বছর আগের ঘটনা, তখন বুঝতে শিখেছে যে হস্তি বাহিনীকে কিছুদিন আগে ধ্বংস করা হয়েছে, তারপরে যারা ওই এলাকায় যাচ্ছে বা পড়ছে তারা জানছে যে এই ঘটনা ঘটেছে, তাহলে আমরা এটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা এবং চিন্তা করা। মানুষের দেখা দুই রকম হয়, চোখ দিয়ে দেখা, অন্তর দিয়ে দেখা। চোখ দিয়ে দেখে অনেক সময় মানুষ ভালো সিদ্ধান্তে পৌঁছে না, কিন্তু অন্তর থেকে ভালো করে যদি দেখে তাহলে সে ভালো সিদ্ধান্তে পৌঁছিতে পারবে, হক পর্যন্ত, সত্য পর্যন্ত পৌঁছিতে পারবে। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও মানব জাতিকে, মুশরিকদেরকে, আর আয়তো আচ্ছা বলো তো, মা তাদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসব ব্যক্তিকে বা বস্তুকে তোমরা, মা তাদুনা আল্লাহ বলেছেন, শুধু ব্যক্তির কথা বলেননি আর বস্তুর কথা বলেননি, সকলকে সামিল, তাহলে সবকিছু সামিল, যেসব বস্তু যেসব ব্যক্তিকে তোমরা আহ্বান করে থাকো, ডেকে থাকো, যাদের কাছে ফরিয়াদ করে থাকো, মা তাদুনা মিন দুনিল, আল্লাহকে বাদ দিয়ে। সেগুলি দুই রকমের, এক হচ্ছে পাথর আর মাটি দিয়ে তৈরি করা মূর্তি দেবদেবী, আর এক হচ্ছে মৃত ব্যক্তিরা কবর মাজারের আকারে যারা কবরে শুয়ে আছে আর না আছে তাদেরকে ডাকা। এই দুই শ্রেণীর লোক, দুই শ্রেণীর মুশরিককে আল্লাহ সম্বোধন করে বলছে যে নবী তাদেরকে তুমি বলে দাও মা তাদুনা মিন দুনিল্লাহ, কারণ দেবদেবীকে মূর্তি তৈরি করে পৌত্তলিকরা ডাকে, আর কবর মাজার গুলিকে, কবর মাজারে যারা শুয়ে আছে তাদেরকে কবর পূজারি, মাজার পূজারীরা ডাকে। ইয়া খাজা বাবা মাদাদ বলে না, ইয়া গাউসুল আজম মাদাদ, হে মহান উদ্ধারকারী, জেলানি মহান উদ্ধারকারী, খাজা বাবা গরিবের দাতা, গরিব নওয়াজ, হ্যাঁ বাবা শাহ জালাল গো, অমুক এইরকম কাজ করছে, বাবা গো তোমার দরবারে এসছি, এখান থেকে আমি আমার ইলেকশনের কাজকর্ম শুরু করলাম, বলছে না। দুই শ্রেণীর লোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে মুশরিক হচ্ছে দুই রকমের, মুশরিক শুধু দেবদেবীর পূজা করলে মুশরিক হয় না, তারা মুশরিক, পুতুল প্রতিমার পূজা করে তারা মুশরিক, আর যারা পুতুল পূজা, পুতুল প্রতিমার সাথে সাথে গাছ গাছড়া সূর্য চন্দ্র এগুলি লাগিয়ে নেন, এরাও মুশরিক। আর যারা কোন মৃত ব্যক্তিকে সামনে উপস্থিত নেই, জীবিত নয় আর তার ক্ষমতাতে নেই, হয়তো জীবিত কিন্তু তার ক্ষমতাতে নেই, এমন কিছুর ক্ষেত্রে ডাকছে, অথবা মৃত মারা গেছে যার কোনো ক্ষমতা নেই, নিজেরই খবর নাই যে কি অবস্থায় আছে, কোন মৃত ব্যক্তির শরীরে যদি একটি মাছি বসে তাড়াতে পারবে, পারবে তাড়াতে? কখনো তাড়াতে পারবে না। আল্লাহ পাক রব্বুল ওই রকম বলেছেন যে যদি দেবদেবীর গায়ে মাছি বসে তাড়াতে পারবে, একই অবস্থায় তো। ওয়াইন ইয়াসলুবুহুম যুবাবু শাইআন, মাছি এসে যদি ওই দেবদেবীর সামনে থেকে বা মৃত ব্যক্তি যাকে ডাকছো তার সামনে থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তার শরীর থেকে যদি কিছু উঠিয়ে নিয়ে যায়, লায়ান ইয়াসতান খিজুহু মিনহু, তা রক্ষা করতে পারবে, উদ্ধার করতে পারবে না। দাওফাত তালিব আল মাতলুব, যে ডাকে সে কত দুর্বল, যে দেবদেবীকে ডাকে না, কবর মাজারকে ডাকে, মৃত ব্যক্তিকে ডাকে, আর মতলুব আর যার কাছে ডাকা হয় সেই যে কত দুর্বল, সে মৃত, আর না হয় সে গাছ গাছরা সূর্য চন্দ্র কত না দুর্বল, কিছুই দিতে পারে না। দাওফাত তালিব আল মাতলুব, আল্লাহপাক বলছেন। তো আল্লাহপাক ইরশাদ করছেন যে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে বা যেসব বস্তুকে আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করে থাকে, ফরিয়াদ করে থাকে, আরুনি, আচ্ছা আমাকে দেখাও তো, ওদেরকে বলো আরুনি, আমাকে দেখাও তো, তোমরা মাযা খালাকা মিনাল আরদ, পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে, মাযা খালাকা মিনাল আরদ, পৃথিবীতে কি সৃষ্টি করেছে, সূর্য কি সৃষ্টি করেছে, চন্দ্র কি সৃষ্টি করে সূর্য পূজা করবে, চন্দ্র পূজা করবে, আগুন কি সৃষ্টি করেছে আগুনের পূজা করবে, দেব দেবী কি সৃষ্টি করেছে, লাতু জামানাত আর সরস্বতী আর দুর্গা কি সৃষ্টি করেছে তাদের পূজা করবে, ওই রকমই জিলানি কি সৃষ্টি করেছে যে তার পূজা করবে, তাকে সিজদা করবে, তার কবরে তওয়াফ করবে, খাজা বাবা কি সৃষ্টি করেছে, খাজা মারুদি চিস্তি, যে তার পূজা করবে আর তার কবরে তওয়াফ করবে আর খাসি মুরগু জবাই করবে আর মনে করবে এরা উদ্ধার করতে পারে, আর উনি মাযা খালাকা মিনাল আরদ, কি সৃষ্টি করেছে। ইংরেজ কাছ থেকে দেশকে রক্ষা করতে পারো না, যদি এতই বড় যদি তারা উপাস্য হয় যে তারা এতই বড় শক্তির মালিক, তাহলে ইংরেজরা এসে মোগলদের কাছে মুসলিমদের কাছ থেকে শাসন ক্ষমতা কেড়ে নিল, অসহায় বাবা আপনার সে আছে, কিছুই করতে পারলো না আজমিরে, ইংরেজরা গেল, বিতাড়িত হইলো 250 বছর পরে, তারপরে ভারত স্বাধীন হলো, তারপরে মুসলিমদেরকে উঠিয়ে দিতে পারলো না, যে ঠিক আছে উঠিয়ে তোমাদেরকে দিয়ে দিতে পারলো না, সেকুলার স্টেট হইল। আর উনি মাযা খালাকা মিনাল আরদ, আল্লাহ বলছেন আচ্ছা দেখাও তো আমাকে, মাযা খালাকা মিনাল, পৃথিবীতে কে সৃষ্টি করেছে এরা যাদেরকে ডাকছো। আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, না তাদের কোনো অংশীদারিত্ব আছে, ভাগ আছে, ফিস সামাওয়াত আসমানে, আকাশে তাদের কোনো ক্ষমতা চলছে, আকাশে তাদের কোনো অংশ আছে, যে সূর্য তারকা কিছু উঠাচ্ছে তারা, হ্যাঁ এরকম কিছু আছে। আল্লাহ বলছে লাও কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, পৃথিবীতে যদি একাধিক মাবুদ হতো, আলিহা হতো, লাফাসাদাতা, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, কোন না কোনদিন যুদ্ধ তো বাধ্য। একটা সমঝোতার মাধ্যমে আপোষে মিলে মিশে থাকবো, দশ বছর, বিশ বছর, পঞ্চাশ বছর চলে, তারপরে প্রথম বিশ্বযুদ্ধ হইল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইল, তারপরে সাদ্দামের কুয়েত আক্রমণ হইল, আবার তাকে বিতাড়িত করা হইল, আবার কুয়েত ইরাকের উপর আক্রমণ হইল, আবার আফগানিস্তানের উপর আক্রমণ হইল, হলো না, হলো না, কারণ একাধিক যেহেতু শাসক আছে সেই জন্য। এই আসমান জমি আল্লাহ বলছেন লাউ কানা ফিহিম আলিহা, যদি একাধিক মাবুদ এলাহ যদি পৃথিবীতে হইতো, ইল্লাল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া যদি দুই আল্লাহ, তিন আল্লাহ, তিন মাবুদ এরকম ক্ষমতার মালিক হতো, তাহলে অবশ্যই বিপর্যয় সৃষ্টি হতো। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি কিছু করতে চাইতেন, আর ওইদিকে আব্দুল কাদির জিলানি কিছু করতে চাইতেন, ওইদিকে শাহজালাল আটোয়ারি কিছু করতে চাইতেন, হ্যাঁ ওইদিকে দুর্গা সরস্বতী কিছু করতে চাইতো, লাফাসাদাতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। তাহলে এদের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাযা, যদি তোমরা বলো যে না শিরকের নাম ধর্ম, দুর্গা পূজার নাম ধর্ম বা দুর্গা পূজার নাম ধর্ম, যদি কথাই বলো, ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাযা, এর পূর্বে কোন গ্রন্থ নাজল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেই গ্রন্থ কোন নবীর প্রতি নাজল হয়েছে, আর তাতে এই কথা আছে যে দেবদেবীর পূজা হচ্ছে ধর্ম, শিরকের ধর্ম আল্লাহ কখনো নাজল করেননি। যখনই আল্লাহ কোন নবীকে পাঠিয়েছেন, তৌহিদ আল্লাহর একত্বের দিন নিয়ে পাঠিয়েছেন, ধর্ম নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কিতাব দেখাও যেই কিতাবে তাওরাত হোক, ইঞ্জিল হোক, যদি অবিকৃত আল্লাহ পাকের কিতাবে থাকে, জবুর হোক, যে কোনো কিতাবে দেখাও বিশুদ্ধ সূত্রে, যে তাতে আল্লাহ ছাড়া অন্যের সেজদা আছে, কবর মাজারের সেজদা আছে, পীর ফকির দরবেশের পূজা আছে, এই পীরতন্ত্রের ধর্ম আছে, ই তুমি বিকিত আমিন কাবলে হাজা আও আসারাতি মিন ইলমিন, অথবা যদি ধর্মীয় গ্রন্থ নিয়ে আসতে পারো না, আল্লাহ প্রদত্ত নাজিলকৃত গ্রন্থ মনে রাখবেন, মানুষের তৈরি করা ধর্মগ্রন্থ নয়, কারণ মানুষের তৈরি করা ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ, বেদ পুরাণ আর রামায়ণ মহাভারত, সেগুলি মানুষের তৈরি করা, সুতরাং তাতে শিরক স্বাভাবিক কথা থাকা, মানুষের তৈরি যেহেতু, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এমন কোন বিশুদ্ধ কিতাবে এই শিরকের ধর্ম দেখাও দেখি আল্লাহ বলছেন। আও আসারাতি মিন ইলমিন, অথবা যদি কিতাবে না দেখাইতে পারো তাহলে এমন কোন পরম্পরা জ্ঞান দেখাও। আও আসারাতি মিন ইলমিন, এর দুটি তাফসীর করা হয়েছে, আও আসারাতি মিন ইলমিন, একটি তাফসীর হচ্ছে যে কোন নবী থেকে বিশুদ্ধ সূত্রে সনদের সাথে বিশ্বস্ত সূত্রে প্রমাণ করে দাও যে কোন নবীর যুগে কবর মাজার পূজার ধর্ম ছিল, দেবদেবীর পূজার ধর্ম ছিল, আর তারা এই ধর্ম পালন করেছেন বা উম্মতকে জাতিকে শিখিয়েছেন, না তারা দেবদেবী ভেঙেছেন, হ্যাঁ শিরকের মূলত পটনের জন্য এসেছেন। চিন্তা করুন দেখি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, নূহ আলাইহিস সালামের জীবন দেখুন, সমস্ত আম্বিয়া রাসূলগণ, ইয়া কওমে হে সম্প্রদায়, আবুদুল্লাহ আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর কেউ তোমাদের ইলাহ নেই, ইবাদতের হক, ইলাহ মানে ইবাদতের হকদার, মাবুদ, ইলাহ মানে হচ্ছে মালুহ, আর মালুহ মানে হচ্ছে মাবুদ, তার ছাড়া কোনো ইবাদতের হকদার নেই। আর ইবাদত হচ্ছে ইসতিগফার, সিজদা করা, ইবাদত হচ্ছে দোয়া করা, ইবাদত হচ্ছে কোরবানি করা, ইবাদত হচ্ছে মান্নাত করা, এগুলো ইবাদত, ইবাদত হচ্ছে তাওয়াফ করা, ইবাদত হচ্ছে চাওয়া ফরিয়াদ, ইবাদত হচ্ছে রোগের আরোগ্য তলব করা, এই ইবাদত, এর হকদার আল্লাহ ছাড়া কেউ নেই। সমস্ত আম্বিয়া এবং রাসূলগণ বলেছেন, আদ সম্প্রদায়কে, সামুদ সম্প্রদায়কে, যত নূহ আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া রাসূলের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে এই কথাটি উল্লেখ করেছেন যে আম্বিয়ারা সকলেই কথা বলেছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কেউ ইলাহ মাবুদ নেই। আও আসারাতি মিন ইলমিন মানে তাহলে কোন নবী থেকে বিশ্বস্ত সূত্রে কোন একটি পরম্পরা জ্ঞান পৌঁছিয়ে দাও, যেমন হাদিসের মতো, কোরআন কারীম হচ্ছে কিতাব আর সনদ সহ হাদিস বর্ণিত, ওই রকম বিশুদ্ধ সূত্রে একটা প্রমাণ করে দিয়ে কোন নবীর যুগে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, অন্যের কাছে দোয়া করা ধর্ম ছিল, কোন যুগে ছিল না। কবর মাজার পূজা কোন যুগে ধর্ম ছিল? কোন যুগে ছিল না। দ্বিতীয় তাফসীর হচ্ছে আসারাতে মিন ইলমিন, মানে কোন জ্ঞান, কোন জ্ঞান মানে যুক্তি। এই তাফসীর যদি করা হয় তাহলে মানুষের কাছে দলিল প্রমাণ হচ্ছে দুই রকম, এক হচ্ছে নকলি আর এক হচ্ছে আকলি। আরবিতে বা উর্দুতে বলে নকলি দলিল আর আকলি দলিল। নকলি দলিল মানে যা বর্ণিত হয়ে এসছে আল্লাহ প্রদত্ত ধর্মীয় দলিল, জিনের দলিল, কোরআন সুন্নায় যেসব দলিল রয়েছে, আল্লাহর কিতাবে যেসব দলিল প্রমাণ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব জিনিস রয়েছে, এগুলো হচ্ছে নকলি দলিল, যা নকল হয়ে বর্ণনা হয়ে এসছে। আর আকলি দলিল মানে যুক্তি, যুক্তি পেশ করো যে যুক্তিতে টিকিয়ে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা যেতে পারে, আল্লাহ ছাড়া অন্য মাবুদ হইতে পারে। সৃষ্টি করলেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন, তাকে সেজদা না করে তার কাছে না আছে অন্যের কাছে চাইবে। একজন শেখ বলছিলেন যে যদি এক মিনিটের জন্য ধরেই নেওয়া হয়, মানে মিথ্যা কথায় ধরে নেওয়া হয়, শিরকি কথা ধরে নেওয়া হয়, ধরলাম বিশ্বাস করে নাই, যে আল্লাহও দিতে পারেন আর জিলানিও দিতে পারে, কে বেশি দিতে পারে? আল্লাহ। তাহলে যে বেশি দিতে পারে তার কাছে চাইবেন না, যে কম দিতে পারে তার কাছে চাইবেন? কত মূর্খই ব্যক্তি যে কম দিতে পারে তার কাছে চাই। চিন্তা করুন আপনি, ধরে নেওয়ার কথা বললাম, কিছুই দিতে পারে না। ইসলামিক আকীদা হচ্ছে, তৌহিদ হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আর কেউ নিতে পারে না, কেড়ে একমাত্র আল্লাহ ফাকর রব্বুল আলামিন। আল্লাহ মালা মানে নামাজের পরে দোয়া, সুন্নতির দোয়া পড়ছেন কিন্তু মন্ত্র আল্লাহ, কোনো কেউ বাধা দিতে পারে না, কোনো শক্তি বাধা দিতে পারে না, যা তুমি দাও, তুমি যদি দিতে চাও কেউ বাধা দিতে পারে না। ওয়ালা মতিয়া লেমা মানাত, আর তুমি যদি না দাও, বাধা দাও যে দেব না একে, তাহলে ওয়ালা মতে কেউ দাতা নেই, আল্লাহ দিবেন না ছেলে আর কোন দরগায় গিয়ে পাওয়া যেতে পারে। এই দোয়া যদি ইমানের সাথে পড়তেন, অর্থ বুঝিয়ে পড়তেন, তাহলে এই শিরিক মুসলিম উম্মাহ করত না। অন্যদের শিরকের কথা কি বলবো, অন্যদের শিরকরা আমাদের মুসলিম জাতির কবর মাজার পুরো শিরকের কাছে ঠান্ডা পড়ে যাচ্ছে। ওদের শিরক আমাদের শিরকের বাজারের কাছে, ওদের বাজার মান্দা হয়ে যাচ্ছে ঠান্ডা, আমাদের বাজার বেশি গরম। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলছেন যদি তোমরা সত্যবাদী হয়, তাহলে হয় আল্লাহ প্রদত্ত দলিল নিয়ে আসো, যেটা হচ্ছে নাকলি দলিল, আর না হলে যুক্তিসঙ্গত কোনো কথা বলো, যুক্তির দলিল নিয়ে আসো। এই একটি তাফসীর। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আল্লাহ পাকের কিতাবে কোনো প্রমাণ দেখাও এর, অথবা কোন নবী থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে এমন কোন দলিল প্রমাণ দেখাও যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, শিরক করা কোনো ধর্মে ছিল। তাহলে মানবরচিত যেসব ধর্ম রয়েছে সেসব ধর্মে শিরক থাকা স্বাভাবিক। যেসব ধর্মে দেবদেবীর পূজা রয়েছে অথবা মুসলিম নামে যে কবর মাজার পূজা রয়েছে, সেটা আল্লাহ প্রদত্ত ধর্ম নাই, সেটা মানব রচিত ধর্ম। মানব রচিত বিধানের ক্ষেত্রে শুধু আইন প্রণয়নের ক্ষেত্রে একশ্রেণীর লোকরা সোচ্চার, ওখানে কেন মানব রচিত বিধান, ওখানে কেন মানব রচিত বিধান, আর মগজে মগজে কবর মাজার পূজার মানব রচিত বিধান বসে আছে, সেখানে কেন সোচ্চার নাই, সেই শির কেন উৎখাত করতে চান? অথচ সমস্ত আম্বিয়া রাসূলগণ এই দেব দেবীর পূজা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকার পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদার পূজাকে উৎখাত করার জন্য এসেছিলেন। অধিকাংশ আম্বিয়া কেরাম নেতৃত্ব পাননি, শাসন ক্ষমতা তারা নেননি বা পাননি, কিন্তু তারা সকলেই এই শিরকের বিরুদ্ধে, আল্লাহ ছাড়া অন্যের পূজার বিরুদ্ধে, আল্লাহ ছাড়া অন্যের উপাসনার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কি আছে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তার মানে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি পথভ্রষ্ট, সে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। আমাদের সমাজে যদি কেউ 10-20টা খুন করে থাকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট, তাই না? কেউ যদি জানা করে থাকে সবচেয়ে বড় পথভ্রষ্ট, কেউ যদি মদ খায়, গাঁজা খায়, গাঁজাখোর, সবচেয়ে বড় পথভ্রষ্ট। সামাজিক ক্ষেত্রে এরকম একটা ধারণা আছে, ঠিক আছে এরা বড় পথভ্রষ্ট, কিন্তু এর চাইতে বড় পথভ্রষ্ট কি আল্লাহ কোরআনে বলছেন, মাইয়াদু মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, খাজা বাবা গো কিছু দাও, তোমার দরবারে চাদর চড়াতে এসেছি কিছু পাবো বলে, চাদর চড়ালে পাওয়া যায়, ফুল চড়ালে পাওয়া যায়, কিছু নজনিয়াজ নিজে না আসতে বলে পাঠিয়ে দিলে পাওয়া যায়, হ্যাঁ ছেলে মেয়ে হয় না, ডাক্তার ফেল হয়ে গেল, সব ফেল হয়ে গেল, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হলো না, এখন কোনো মাজারে গেলে দরগাহে গেলে পাওয়া যাবে, এর চাইতে পথভ্রষ্ট আর এর চাইতে বড় অপরাধী আর কে আছে? আল্লাহ পাক বলছেন, ওমান আযাল্লু মিম্মাইয়াদু মিন দুনিল্লাহ। আর এমন ব্যক্তি বা বস্তুকে ডাকে, এমন ব্যক্তিকে ডাকে, হয় ফেরেশতাকে ডাকে, ফেরেশতা কত শক্তিশালী, তারপরেও আল্লাহর দরবারে অসহায়। জিন কি ডাকে, জিন শক্তিশালী মানুষের চাইতে হইলেও আল্লাহর দরবারে কত অসহায়। মানুষকে ডাকে, জীবিত অথবা মৃতকে ডাকে, কবর মাজারে যারা শুয়ে আছে, মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে ডাকে, মাল্লা ইয়াস্তাজি, অথবা দেবদেবীকে ডাকে, পাথর দিয়ে তৈরি করে, মাটি দিয়ে তৈরি করে। আল্লাহ বলছেন, মাল্লা ইয়াস্তাজি বলা হইয়া ইয়াউমিল কিয়ামাহ, যারা তার ডাকে বা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারে না, কখনো সাড়া দিতে পারবে না, আল্লাহ বলছেন। তাহলে এই ধারণা যে কোন মাজারে যেগুলি পাকা কবর আছে সেখানে গেলে শুনতে পাই, আমাদের ডাক শুনে জানে, সাড়া দেই, আর যদি এই ধারণা রাখে আল্লাহর কাছ থেকে নিয়ে দেয় তো বসি, আল্লাহ বলছেন লা ইয়াস্তাজিব, ডাকে সাড়াই দিতে পারে না, অচেতন, সাড়াই দিতে পারে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত, ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, এবং তারা যাদের ডাকা হচ্ছে তারা তাদের আহ্বান থেকে, তাদের ডাক থেকে অনবহিত, গাফেল, বেখবর। দেখো কোনো খবর নাই যে লাখ লাখ মানুষ এসে ওরস করছে, ধর্ণা দিচ্ছে, আর বাবাকে দাও, বাবাকে দাও, আটো সিটে মাইজ ভান্ডারিতে আর আজমেরে। হ্যাঁ, ওহ মান দুআহিম গাফেলুন, এর চাইতে স্পষ্ট আয়াত লাগবে? এর দ্বারা যদি হিদায়ত না হয় মুসলিম উম্মত, আর কি দ্বারা হিদায়ত হবে? সমাজা বাদাল হাক ইল্লা দলাল, আল্লাহ কোরআনে কেন বলছেন যে সত্যের পরে গুমরাহি ছাড়া আর কিছু নেই। এই সত্যকে যদি কেউ না মানে আর না বুঝার চেষ্টা করে তো এরপরে গুমরাহি ছাড়া আর কিছু নেই। আল্লাহ পাক তারপরে সাদ করছেন, ওয়াইদা হুশিরা আন-নাসু কানু লাহুম আদা, শুনতে পেল না দুনিয়াতে এদেরকে ডাকলে, ডাকে সাড়াও দিল না, তোমাদের ডাক সম্পর্কে কোনো খবরই রাখলো না, কিয়ামতের দিনে এখন ফয়সালা হবে। কিয়ামতের দিনে যেসব মাবুদ এই জিলানি চিশতি ডাকা হবে, ঈসা আলাইহিস সালামকে ডাকা হবে, ঈসা আলাইহিস সালামের পূজা খ্রিস্টানরা করেছে, ডাকা হবে, মারিয়ামকে ডাকা হবে, যার পূজা হয়েছে, সূর্য চন্দ্র গাছপালা যেসবেরই পূজা হয়েছে আর যারই পূজা হয়েছে সবকে ডাকা হবে। ওয়াইদা হুশিরা নাস, আল্লাহ বলছেন যখন মানুষকে সমবেত করা হবে হাশরের মাঠে, কানু লাহুম আদান, তখন এরা যারা ডেকেছিল তাদের শত্রু হয়ে পড়বে। সুবহানাল্লাহ, শত্রু সেদিন। আজকে যারা তাওহীদের কথা বলে, যারা সুন্নতের কথা বলে, কোরআন সুন্নাহ আল্লাহর একত্রের কথা বলে, যারা শিরক করতে এই ওরসে যেতে নিষেধ করে, কবর মাজারে যেতে নিষেধ করে আর কবর পাকা করতে নিষেধ করে, তাদেরকে শত্রু মনে করছো? এরা তাদের বন্ধু হবে, জিলানি চিস্তির বন্ধু হবে, আর যারা পূজা করেছে তারা শত্রু হবে, আল্লাহ কোরআনে কারিয়ে বলছেন। ওয়াইদা হুশিরা নাস, যখন মানুষকে কিয়ামতে সমবেত করা হবে, কানু লাহুম আদান, তখন এরা তাদের শত্রু হয়ে পড়বে। ওয়া কানু বি ইবাদাতিহিম কাফিরিন, আর এদের ইবাদত সম্পর্কে তারা অস্বীকার করবে। আল্লাহর দরবারে আল্লাহ বলবে যে আসামি, বলো তুমি জিলানি, তুমি কি বলেছিলে সিজদা করতে, তোমার কবর পাকা করে তওয়াফ করতে বলেছিলে, তোমাকে বলতে বলেছিলে ইয়া গাউসুল আজম মাদাত, মহান উদ্ধারকারী তুমি হয়েছিলে, আমাকে বাদ দিয়ে নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন, চিশতিকে জিজ্ঞাসা করবেন, তুমি গরিবের দাতা, গরিব নামাজ তোমার উপাধি পেয়েছিলে কোথা থেকে, এটা তুমি একথা শিখিয়েছিলে? ও কানু ইবাদাতিহিম কাফির, তখন তারা কাফির মানে মুনকিরিন, অস্বীকার করবে তারা, আল্লাহ এটা করতে বলিনি। আল্লাহ পাক রব্বুল কোরআনী কারিমের নাম ধরে ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন সূরাতুল মায়েদায়। হ্যাঁ, ওয়া ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাস, স্মরণ করো যখন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া ইয ক্বাল আল্লাহ বলবেন, ইয়া ঈসা ইবনা মারইয়াম, হে মারইয়াম পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে, এই খ্রিস্টান জগৎকে বলেছিলে, ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে এবং আমার মাকে দুই এলাহ মাবুদ উপাস্য বানিয়ে নিও আল্লাহকে ছাড়া, আর তৃতীয়বাদ বিশ্বাসী হয়ে যেও, তিন খোদাই বিশ্বাসী হয়ে যেও। কালা সুবহানাক, তখন ঈসা বললে সুবহানাক, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার তাসবিহ করছি, মা ইয়াকুনুলি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা হতেই পারে না, মা ইয়াকুনুলি হতেই পারে না আমার পক্ষ থেকে, আন আকুলা যে এমন কথা বলবো, মা লাইসা লি বিহাক, যেটা আমার হক নয়, এটা আমার অধিকার নয়, ইবাদত সিজদা আমার অধিকার নয়, মাবুদ আমার এটা অধিকার নয়, দোয়া করবে আমার কাছে এটা আমার অধিকার নয়, এটা তোমার অধিকার, তোমার হক আল্লাহ। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি বলে থাকি তো ফাকাদ আলিমতা, তুমি ভালো করে জানো, তালাও মাফি নাফসি, আল্লাহ আমার মনের কথা তুমি জানো, ওয়ালা আলাও মাফি নাফসি, আল্লাহ তোমার মনে যে কি আছে আমাকে কেন আসামি বানিয়েছ আল্লাহ তুমি ভালো জানো, আমি তো এই কাজ করিনি। সুবহান আল্লাহ, কিভাবে অসহায় আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি রক্ষা করো, আমাকে জিজ্ঞাসা করছো, আমি তো এই কাজ করিনি, আমি তো এই আদেশ করিনি যে আমাকে মাবুদ বানিয়ে নিও, আমাকে আল্লাহর পুত্র বানিয়ে নিও, এই কথা বলিনি, আমি তো বলেছি এমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা, সূরা মারিয়াম আছে না, এমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজালানি নবী, আমাকে নবী করেছেন, আমাকে আল্লাহর পুত্র করেননি। আরো আল্লাহর সামনে বড় ওযর পেশ করবেন, সেসব কথা রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এখানে সংক্ষিপ্ত করেছি। যত ব্যক্তি হোক আর বস্তু হোক, নবী রসুলকে উপাস্য বানিয়ে থাকুক অথবা ওলির নামে উপাস্য বানিয়ে থাকুক, মুসলিমরা উপাস্য বানিয়ে থাকুক আর অমুসলিমরা উপাস্য বানিয়ে থাকুক, আল্লাহ ছাড়া সকলকে আল্লাহ পাক কিয়ামতের দরবারে হাজির করবেন আর জিজ্ঞাসা করবেন যে তোমরা মাবুদ হয়েছিলে, তোমাদের পূজা হয়েছিল, করতে বলেছিলে, তোমরা এতে এই পরামর্শ দিয়েছিলে, তোমরা এই আদেশ দিয়েছিলে, তোমরা এতে সন্তুষ্ট ছিলে। অনেক হয়তো না পরামর্শ দেয়নি, আদেশ করেনি, কিন্তু সন্তুষ্ট খুশি। দেখা যায় আমাদের অনেক হুজুর কিবলা গুলিকে যে হয়তো বলে না যে আমাদের সিজদা করো, পায়ে সালাম করো, কিন্তু পানিয়ে পড়ে যায় খুশি, আহ আমাকে কদম বুঝি করছে লোক, খুব খুশি, আদেশ করে না, এরা নিজেদেরকে হকানি বলে, সিজদা করতে আদেশ করে না, কিন্তু পানিয়ে যদি পড়ে যায় কেউ নিষেধ করে না, নিষেধ করে না, এটা শিরক, এটা আল্লাহ ছাড়া কারোর সামনে করা যায় না, ঝুঁকা যায় না, রুকু ঝুঁকে যাওয়া, সালাম করে ঝুঁকে, সালাম আলাইকুম হুজুর কেমন আছেন, খুব খুশি, আমার মুরিদান একবারে কত আদবের সাথে সালাম করে, খুশি, যদি আদেশ করে না যে ঝুঁকে, হয়তো মুখে বলে না কিন্তু অন্তর চায় যে অসুবিধা নেই করুক, কারণ এটা অতি ভক্তি, দেখতে পাচ্ছি আমাদেরকে লোকেরা ভালোবাসছে, আল্লাহর ঘরে আসামি হবে সেই দিন কিয়ামতের মাঠে। আল্লাহ ফাকরাবুল আলম তারপর ইরশাদ করেছেন, ওয়াইদাতুল আলিম আয়াতুনা বাইয়্যানাত, যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতগুলি পাঠ করে শোনানো হয়, কালাল্লাযিনা কাফারু, তখন কাফেররা বলে লিল হক, এই হকের উদ্দেশ্যে, হক সম্পর্কে, লাম্মা জাআহুম, হক মানে এখানে কোরআনে কারীম, এখানে হক বলা হয়েছে কোরআনে কারীম কে, কোরআনে কারীম সম্পর্কে তারা বলে, লাম্মা জাআহুম, যখন তাদের কাছে এই কোরআনে কারীম এসে যায় বা এসে গিয়েছে, হাযা সিহরুম মুবীন, এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। আরো মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীম নিয়ে আসলেন, কোরআনে কারীমের আয়াত সূরা নাজিল হওয়া শুরু হইল, কোরআনে কারীমের তাসির দেখে, প্রতিক্রিয়া দেখে, কোরআন বাচ্চারা শুনে মুসলমান হয়ে যায়, মহিলারা শুনলে মুসলিম হয়ে যায়, এই বাড়ির মালিক কট্টর মুশরিক শক্ত হয়ে আছে কিন্তু ওর ছেলে মুসলমান হয়ে গেছে, স্ত্রী মুসলমান হয়ে গেছে, এরকম অনেক ঘরে ঘটেছে, যার কারণে এই তাসির বা এই প্রবল প্রতিক্রিয়া কোরআনে কারীমের দেখে শুনলে মুসলিম, শুনলে অন্তর পরিবর্তন হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য আসছে, আর সূরা তাহার কয়েকটি আয়াত বোনের কাছ থেকে শুনে তারপরে মুসলমান হয়ে যাচ্ছে, এই রকমের প্রতিক্রিয়া দেখে তারা বলতে যে জাদু, জাদুর কাজ, কারণ জাদু দ্রুত এরকম প্রতিক্রিয়া করে, একটা লোক সুস্থ আছে হঠাৎ অসুস্থ, তো এইভাবে তারা, এই কারণেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল হতো কোরআনে কারীম, এই হককে, এই সত্যকে তারা জাদু বলতো, আম ইয়াকুলুনা আফতারাহ, নাকি তারা বলে থাকে যে ইফতারাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে নিজে তৈরি করে নিয়েছে, গড়ে নিয়েছে, ইফতারাহু মানে নিজে রচনা করে নিয়েছে। কুল, হে নবী বলে দাও, ইন ইফতারাইতুহু, আমি যদি এই কোরআন নিজে রচনা করে থাকি, ইফতারা মানে হচ্ছে মিথ্যা রচনা করা, ফালা তামলিকুন আলী মিন আল্লাহ শাইআ, তাহলে আল্লাহর কবল থেকে কোনো ক্ষেত্রে কোনো ক্রমে আমাকে রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না, যদি আমি নিজের পক্ষ থেকে বানিয়ে এই কোরআনের আয়াত বলি, সূরা বলি, যে এই নাজেল হয়েছে, ওই নাজেল হয়েছে, এটা আল্লাহর নাজেল করা না হয়, তাহলে আল্লাহ পাকের এমন আজাব আমার উপর হবে যে তোমরা কেউ রক্ষা করতে পারবে না আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, অন্য আয়াতে রয়েছে আল্লাহ পাক ওখানে ঘোষণা করেছে, এখানে তো নবী সাল্লাম কে আল্লাহ বলছেন তুমি এভাবে জানিয়ে দাও, তাই না, আর ওই আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার সম্পর্কে কিছু কথা মিথ্যা বলতো, আমি নাজল করছি তার মধ্যে কিছু মিথ্যা সংযোজন করত, ঢুকিয়ে দিত, লা খাযনা বিল মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হস্তকে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তার যে মুখ্য শিরা রয়েছে যেটা মানুষের হৃদয় হার্ট পর্যন্ত পৌঁছে সেটাকে কেটে দিতাম, তার গলা কেটে দিতাম, মানে ধ্বংস করে দিতাম তাকে। আর এই কাজে ধ্বংস করায় কেউ বাধা দিতে পারতো না। আমি যদি মোহাম্মদ সাল্লামকে ধ্বংস করতাম তো কেউ আমাকে বাধা দিতে পারতো না, আল্লাহু আকবার। তাহলে মোহাম্মদ সাল্লাম আল্লাহর কবল থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না যদি কোনো অপরাধ করেন, আল্লাহর নামে মিথ্যা কথা বলেন, তাহলে আমি আপনি কে? যারা বিদাতি, বিদাত আর শিরকের প্রচার প্রসার করছে ধর্মের নামে, তাদের জন্য কত বড় শাস্তি রয়েছে, কে রক্ষা করবে আল্লাহর আযাব থেকে তাদেরকে? আল্লাহ পাক তারপরে বলছেন যে হে নবী, তুমি বলেন ইনিস তারাই তো আমি যদি রচনা করে থাকি এই কোরআন, ফালা তামলিকুনা লিমিনাল্লাহি শাইয়া, তাহলে আল্লাহর কবল থেকে কোনো ক্ষেত্রে আমাকে রক্ষা করতে পারবে না। হুয়া আ'লাম বিমা তুফিদুনা ফি, আল্লাহ ভালো করে জানেন তোমরা যেই বিষয়ে মত্ত রয়েছে, তুফিদুনা ফি মানে যেই বিষয়ে তোমরা আলাপ আলোচনা করছো, আফাদ ইউফিদু থেকে, হুয়া আ'লাম আল্লাহ ভালো করে জানেন ওই বিষয়ে যেই বিষয় সম্পর্কে তোমরা মত্ত হয়ে রয়েছে, অর্থাৎ যেই বিষয় নিয়ে যে কোনো বিষয়ে আলোচনা করো আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক জ্ঞানী। তোমরা যদি বাতিল কথা আলোচনা করো তো আল্লাহ ফাকর রব্বুল আলামিন জানেন। তোমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো যে এটা মানব রচিত, মোহাম্মদ রচিত, আল্লাহ পাক তাও জানছেন। কাফা বিহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ ফাকর রব্বুল আলামিন যথেষ্ট সাক্ষী হওয়ায় আমার মাঝে এবং তোমাদের মাঝে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং মানব জাতির মাঝে, মুশরিক কাফেরদের মাঝে আল্লাহ সাক্ষীর জন্য যথেষ্ট। ওয়াহুয়াল গাফুর রাহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী দয়াবান। তারপরে আল্লাহ পাকের ইরশাদ করেছেন, হে নবী তুমি বলে দাও, মা কুনতু কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোন নতুন রসুল নই। বিদআন মানে নতুন, এই বা দাল আইন বিদআ মানে কি হয়, নতুন হয়, এই জন্য বিদাত কি বিদাত বলা হয়। বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ, ধর্মের নামে নতুন কাজ, শাব্দিক অর্থ যদি ধরেন যে কোনো নতুন কাজকে বিদা বলা হয়। নতুন নতুন যে আবিষ্কার হচ্ছে, এক যুগে মোবাইল ছিল না, মোবাইল এটা বিদা, কিন্তু এটা দুনিয়াবী বিদা, শাব্দিক বিদা। আর ধর্মীয় যেই বিদাত হারাম, যেই বিদাত করা গুমরাহি, কুল্লু বিদাতিন দলালা, কুল্লু বিদাতিন কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম, সেটা হচ্ছে ধর্মের নামে যে নতুন কাজ অথবা কথা আবিষ্কার করা হবে। ধর্মের নেই, দিনে নেই, আল্লাহর দিনে নেই, কোরআনে কারিমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই, আর তা ধর্মের নামে শুরু করলো, তাহলে সেটা হচ্ছে দলালা আর গুমরাহির পরিণাম জাহান্নাম। সেগুলি ছোট ধরনের বিদাত আছে আর বড় ধরনের বিদাত আছে, এমন পর্যায়ের বিদাত আছে যেগুলো শিরক, বড় শিরক, আর এমনও বিদাত আছে যে বিদাতগুলি সুন্নতের আসন্নতি আমলের বিপরীত, কিন্তু সেগুলি শিরকের পর্যায়ে নয়, সেগুলিও কাবিরা গুনাহ। যেমন এমন বিদাত যা শিরকের শিরক, শিরকের শুধু সমতুল্য না শিরক, যেমন কবর পাকা করে সিজদা করা, কবরের নাম মাজার দিয়ে, এই যে কথার শিরক, মাজার দিয়ে সেখানে মনে করা যে গেলে পাওয়া যায়, বিশ্বাস করা, অথবা যাওয়া, কেউ বিশ্বাস করলো আর কেউ গেল শুধু বিশ্বাস করে থাকলো, সেটাও শিরকি আকিদা, আর কেউ বিশ্বাস করার সাথে সাথে গেল চাওয়ার জন্য যে ওখানে গেলে পাওয়া যায়, এগুলি এমন বিদাত, এমন ধর্মের নামে নতুন কাজ বা নতুন বিশ্বাস যেগুলি হচ্ছে শিরক। আর কিছু বিদাত আছে যেগুলি শিরক নয় কিন্তু বিদাত, যেমন নিয়ত পড়া, নাওয়াইতু পড়া, হ্যাঁ, যেমন সম্মিলিত মোনাজাত করা, যেমন মিলাদ করা, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া, শবে বরাতে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা কবরস্থানকে, এগুলি বিদাত, যদিও এগুলি শিরকের সমতুল্য নয় কিন্তু সেগুলি হচ্ছে হারাম, কুল্লু বিদাতিন দলাল, যেহেতু প্রত্যেক বিদাত নতুন কাজ হচ্ছে গুমরাহি। এখানে বিদাত শব্দটি ব্যবহার করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শাব্দিক অর্থে। কুল, হে নবী বলে দাও, মা কুনতু বিদআম মিনার রসুল, আমি কোন নতুন রসুল নই। যে তোমরা রসুল নামটি কোনদিন শুনোনি আর আমি প্রথমে এসেছি আর বলছি আমি নবী এসেছি, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামি, আমি রসুল এসেছি, সেজন্য তোমাদেরকে আজব লাগছে না, তোমাদের কাছে পূর্ব জ্ঞান আছে, ইব্রাহিম আলাইহিস সালাম রসুল নবী ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, তোমরা ইসমাইল বংশধর করে আসলা, হ্যাঁ, যদি ইহুদিরা হতো তোমরা রসুলের নাম জানো, ইসাকের নাম জানো, ইয়াকুবের নাম জানো, ইউসুফের নাম জানো, তাই না, মুসা ঈসার নাম জানো, নাম জানো, তারা নবী রসুল ছিলেন। কুল মা কুনতু বিদআম মিনার রসুল, আমি কোন নতুন রসুল নই যে নতুন কিছু নিয়ে এসেছি একেবারে। ওমা আদরি মা ইউফ আলো বেকুম বি ওয়ালা বেকুম, আর আমিও জানি না যে কি আমার সাথে করা হবে, ওয়ালা বেকুম আর তোমাদের সাথে বা কি করা হবে। আয়াত, কিন্তু এই আয়াত কি নবী সাল্লাম জানতেন না যে তার সাথে কি করা হবে আর কাফিরদের সাথে কি করা হবে? আয়াতের অর্থ বললাম, তারপরে জিজ্ঞাসা করছি, আল্লাহ নবী সাল্লাম কি জানতেন যে আমার সম্পর্কে কি হবে, আমার পরিণাম কি হবে? জানতেন না? জানতেন না? হ্যাঁ জানতেন। আচ্ছা, হ্যাঁ জানতেন, দুনিয়া আখেরা দুটোই জানতেন। এতক্ষণ আবার ক্লিয়ার হবে, এখন ক্লিয়ার হবে, তাই না? একটা হচ্ছে দুনিয়ার দিক ইহজগৎ, একটা পরজগৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশ্ন, নবী সাল্লাম জানতেন কিনা যে আমি জান্নাতি না জাহান্নামী? জানতেন, জানতেন এক বাক্যে, ঠিক আছে? আমি হক পথে আছি না ভুল পথে আছি, জানতেন না? জানতেন না? জানতেন, আমি নবী, আমি রসুল, আমার কাছে ওই আছে, হক পথে আছি, জানতেন, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আখেরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তুমি সত্য পথে আছো, সুতরাং তোমার স্থান জান্নাতের সর্বোচ্চ স্তরে, ঠিক আছে? বরং শুধু তাকে, তার সম্পর্কে না, আশরা মুবাশশারা, বদরে যারা শরীক হয়েছেন, হুদাইবিয়ার সন্ধিতে এসেছেন, বহু সাহাবায়ে কেরাম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে জান্নাতি, তাই না? জানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন প্রশ্ন জানানো হয়েছিল কি, যে এই যে হক বাতিলের লড়াই চলছে মক্কার কুরাইশদের সাথে, এই যে তুমি ওহী নিয়ে এখন ইকরা বিসমে নাজেল হইল, মুজাম্মেল মুদাসসির নাজেল হইল, এখন দু চার দশটা মুসলিম হয়েছে, তোমরা সফল হবে, বিজয়ী হবে, না এই কাফেররা বিজয়ী হবে? তুমি মক্কায় থাকতে পারবে, না মক্কা থেকে তোমাকে নির্বাসিত করে তাড়িয়ে দেওয়া হবে? তুমি বাঁচতে পারবে, না এরা তোমাকে ঘেরাও করে মেরে দেবে? এগুলি জানতেন কি? জানতেন না? জানতেন না? এবার বোঝা গেছে? তাহলে এই আয়াতে যে বলা হয়েছে, তাফসির কারগণ এই জন্য বলেছেন যে এই আয়াতে অমা আদরি, আমি জানি না, মা ইউফ আলু বি, আমার সাথে কি করা হবে, ওয়ালা বেকু, আর তোমাদেরই বা কি করা হবে, এই ফিদ দুনিয়া, ইহ জগৎ, দুনিয়াতে, দুনিয়াতে আমি জিতবো না তোমরা জিতবে হক বাতিলের লড়াই, মক্কায় তোমরা থাকবে না তোমরাই যাবে আর আমি থেকে যাব, আমাকে হিজরত করতে হবে না তোমাদেরকে হিজরত করতে হবে, আমি কিছু জানি না, আমি বাঁচবো না তোমাদের হাতে খুন হবো তাও আমি জানি না, কিন্তু আমি হকের মিশন নিয়ে এসেছি, এই পথে আমি চলতে থাকব। বুঝা গেছে? তাহলে দ্বন্দ্ব হবে না, কারণ সূরা ফাতহের আয়াত স্মরণ করেন, এই তো এক দেড় মাস আগে সূরাতুল ফাতহের তাফসীর হয়েছে, ইন্না ফাতাহা লাকা ফাতহাম মুবিন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যাতে আল্লাহ পাক তোমার আগের পরের গোনা ভুল ত্রুটি মার্জনা করে দেন। আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, আগের পরের অগ্রিম ঘোষণা করেছেন, তাহলে যার সম্পর্কে আল্লাহ অগ্রিম ঘোষণা করে তোমার আগের পরের ভুল ভ্রান্তি সব মাফ, তিনি জান্নাতি নন? তিনি হক পথে নন? তিনি আখেরাতের পরিণাম জানতেন না? জানতেন, ওই আয়াত প্রমাণ করে জানতেন, আখেরাত জানতেন, কিন্তু দুনিয়ায় কে জিতবে এই হক বাতিল লড়াইয়ে নবী জানতেন না। বদরে ওহুদে কে জিতবে, মক্কা বিজয় কখন হবে, হবে কি হবে না মক্কা বিজয়, জানতেন না। এটা এই আয়াতে বোঝানো হয়েছে, অমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, এটাই হচ্ছে সবচেয়ে সহি তাফসীর। তবে মুফাসসিরদের আরেকটি দল একটি ভিন্ন কথা বলেছেন, এটা জেনে রাখলে যারা এটি গভীরভাবে তাফসীর পড়বেন, অন্য কোন তাফসীরে এরকম কথা যখন পড়বেন তখন বিব্রত হবেন না। তারা বলেছেন যে আয়াতে নাসিখ মানসুখ আছে, এই আয়াতটি প্রথম জীবনের মক্কি জীবনে, তখন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি যে তোমার আগের পরের ভুল ত্রুটি সব মার্জনা করে দিলাম আর তুমি দুনিয়া আখেরাতে কামিয়াব, এই কথা জানিয়ে দেওয়া হয়নি। অমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, এই আয়াত মক্কি জীবনের আয়াত, আর লিয়াগফির আলাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের পরের মার্জনা, আর তোমার লিউদখিলাল মুমিনা জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, তোমার সাথে মুমিন সাহাবায়ে কেরাম আছে তারা জান্নাতি, এটা পরে জানানো হয়েছে। তাহলে যেটা পরে জানানো হয়েছে সেটা হচ্ছে নাসিখ, রোহিতকারী, আর এই আয়াত হচ্ছে মানসুখ, মানে রোহিতকৃত, এটা একদল তাফসীর কারগণ বলেছেন। কিন্তু আল্লাহ পাকের হুকুম আহকাম বিধি নিষেধে রোহিত হয়, এটা হচ্ছে আল্লাহ পাকের সংবাদ। আল্লাহ পাক তো আগে থেকে জানতেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান কোথায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে নাসিখ মানসুখ বলার কথাটি দুর্বল, নাসিখ মানসুখ না বলে বলবো যে এই আয়াতটি ইহকালের ক্ষেত্রে দুনিয়ার জীবনের ক্ষেত্রে বলা হয়েছে, আলিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা, নবী করিম সব নিঃসন্দেহে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইয়াকিনের সাথে জেনে যে আমি জান্নাতি, এবং তিনি বলেছেন তো আনা সাইয়্যিদুল ওয়ালাদি আদম, আদম সন্তানের আমি শ্রেষ্ঠ, এবং আমি প্রথম জান্নাত নক করব, জান্নাতের দরজা আমার জন্য প্রথম খোলা হবে। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরযু, আর জমিন যে ফেটে উঠবে কবর থেকে মানুষ উঠবে আমি প্রথম উঠবো বলেছেন না তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শেষ পরিণাম আখিরাতের জানেন জি। তারপরে একটি সহি বুখারীতে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কোন এক সাহাবী সম্পর্কে যখন বলা হয় যে অমুক আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তখন নবী সাল্লাম নিষেধ করেছিলেন যে কোন ব্যক্তি সম্পর্কে, বিশেষ করে নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে ইয়াকিনের সাথে তোমাদের বলার অধিকার, এটা আল্লাহর কাজ। তখন তিনি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওয়ানা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, মা আদরি মা ইউফালু বি, আমার সাথে কি হবে আমি জানি না, আর তুমি অমুককে সার্টিফিকেট দিয়ে শহীদ আর জান্নাতি, এই সার্টিফিকেট কাউকে দেবে না। এটা এতে শিক্ষা দেওয়া হয়েছে কোন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে যতই আপনার বাহ্যিক দেখতে ভালো মানুষ হোক আপনার সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। সার্টিফিকেট কে দেবে? একমাত্র আল্লাহ। আর আল্লাহর সার্টিফিকেট দেওয়ার সময় শেষ হয়ে গেছে, ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং আমার সম্পর্কে আপনার সম্পর্কে কারো সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নেই যে অমুক জান্নাতি আর জাহান্নামি, তবে বলতে পারে ইনশাআল্লাহ বা আল্লাহর কাছে আশা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি এবং তার যে বাহ্যিক আমল তাতে আশা করি যে আল্লাহর রহমত হবে এবং আল্লাহ জান্নাত দেবেন বা আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন, এইরকম কথা বলতে পারেন। কিন্তু নিশ্চিত ভাবে বলবেন অমুক শহীদ, এটা ভুল কথা। কেমন করে জানলেন যে শহীদ? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, হে নবী তুমি বলে দাও ইন আত্তাবিউ, আমি তো একমাত্র অনুসরণ করি যা আমার উপর ওহী করা হয়। তাহলে আমি কিছু জানি না আমার পরিণাম কি হবে এটা জানি না দুনিয়াতে, তবে আমি যা ওহি করা হয় তা আমি অনুসরণ করি। ওয়ামা আনা ইল্লা নাযীরু মুবিন, আমি হচ্ছি একমাত্র সুস্পষ্ট সতর্ককারী, তোমাদেরকে সতর্ক সাবধান করছি। কুল আরায়তুম ইন কানা মিন ইনদিল্লাহ, হে নবী তুমি বলে দাও আরায়তুম, আচ্ছা বলো তো তোমরা, ইন কানা মিন ইনদিল্লাহ, এই কোরআনে করিম যদি আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়া কাফারতুম বিহি, আর তোমরা যদি কুফরি করো অস্বীকার করো, মুশরিক কাফেরদেরকে বলা হচ্ছে, ওয়া শাহিদা শাহিদু মিন বানি ইসরাঈল আলা মিসলিহি, আর বনি ইসরাঈলদের একজন সাক্ষী দাতা যদি সাক্ষী দেয় আলা মিসলিহি এই রকম অনুরূপ কিতাব সম্পর্কে বিশ্বাস করে সে। এর একটি তাফসীর হচ্ছে যে বনি ইসরাঈলদের বড় একজন আলেম পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে আসলেন তখন তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, তাওরাতের সবচেয়ে বড় পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, আর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার তিনি বড় সাক্ষী। জানার পরে তাওরাত ইনজিলের জ্ঞান থাকার পরেও তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার মানে শেষ দিন কিয়ামত পর্যন্ত যে দিন থাকবে সেটা হচ্ছে দিন ইসলাম, এবং সেই দিনের কিতাব শেষ কিতাব হচ্ছে কোরআনুল করিম। তো বলছেন ওই ব্যক্তি সম্পর্কেই বলা হয়েছে, একদল মুফাসসির বলেছেন আর কেউ কেউ বলেছেন না, যে কোনো বনি ইসরাঈল সম্পর্কে বলা হয়েছে যে বনি ইসরাঈলদের মধ্যে কার কোনো ব্যক্তি পণ্ডিত ব্যক্তি যা তাওরাতের জ্ঞান রাখে সে যদি মুসলমান হয় তাহলে ইসলামের সত্যতা যুগে যুগে প্রমাণ করে। আজকাল অনেক পণ্ডিত হিন্দু, বড় বড় পণ্ডিত হিন্দুর, বড় বড় পণ্ডিত খ্রিস্টান, বড় বড় পণ্ডিত ইহুদি ইসলাম গ্রহণ করছে, বড় বড় শিক্ষিত বৈজ্ঞানিক, বড় বড় উচ্চ শিক্ষিত ডক্টর তারা ইসলাম গ্রহণ করছে। তারা কি মূর্খ? তারা না জেনে ইসলাম গ্রহণ করছে না পড়াশোনা করে ইসলাম গ্রহণ করছে? পড়াশোনা করে, এটা ইসলামের সত্যতা প্রমাণ করে। পক্ষান্তরে মুসলিম কেউ ইসলামের বড় পণ্ডিত বা মধ্যম পণ্ডিত, ইসলামের মধ্যম আলেম হয়েছে, আর সে ইহুদি হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে, এরকম কোনো নজির নেই। জাহেল মূর্খ হইতে পারে, জাহেল মূর্খ কিছুই জানে না, ইমানের পিলারই জানে না, ইসলামের খুঁটি কয়টা তাই জানে না, হালাল হারামই জানে না, কোরআনের অর্থ জানে না, পড়তেও পারে না, সেই ব্যক্তির মুরতাদ হয়ে যায়, হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও স্বাভাবিক, সেটা কারণ সে আগে থেকে তার ইসলামকে নষ্ট করে ফেলেছে। কিন্তু যেমন অমুসলিম পণ্ডিতরা ইসলাম গ্রহণ করেছে, এইরকম দেখান যে মুসলিম কোন পণ্ডিত কোরআন হাদিসের আলেম আর সে কোন অন্য ধর্ম গ্রহণ করে মুরতাদ হয়ে গেছে, এরকম কোন নজির নেই। এটা ইসলামের সত্যতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কিয়ামত পর্যন্ত থাকবে এর সত্য প্রমাণ। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে বনি ইসরাঈলদের একজন সাক্ষীদাতা সাক্ষী প্রদান করলো এই সম্পর্কে, ফাআমানা, তারপরে সে ইমান নিয়ে আসলো, ওয়াস্তাকবারতুম, কিন্তু তোমরা অহংকার করলে। সে তো ইমান নিয়ে আসলো আব্দুল্লাহ বিন সালাম বা এরকম কেউ, আর তোমরা অহংকার করলে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে কখনো রাস্তা দেখাবেন না সঠিক। ওয়াকাল আল্লাযিনা কাফারু আল্লাযিনা আমানু, আর কাফেররা বলেছিল মুমিনদেরকে মুসলিমদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন প্রথম যুগে মক্কায় মুসলমান হয়েছিল তো ওরা কেমন ছিল? গরিব লোকেরা ছিল, দুর্বল লোকেরা ছিল, না ধনী লোকেরা ছিল? দুর্বল লোকেরা ছিল। এটা হচ্ছে যে কোনো দাওয়াতের সত্যতার প্রমাণ। যখনই কোনো সত্য দাওয়াত উঠে তখন প্রথম দিকে যারা নেতা তার কাছে আসবে না, যারা পয়সাওয়ালা তার কাছে আসবে না, গরিব দুর্বল সমাজের অসহায়, হ্যাঁ এরা সেই দাওয়াতে সাড়া দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাই হয়েছিল। তো তারা যখন ইসলাম গ্রহণ করলো মক্কার বা মক্কার আশেপাশের বড় বড় নেতারা যারা জ্ঞানী বিচক্ষণ যারা মাতবর তারা বলেছিল আরে ইসলাম যদি সত্যই হইতো তাহলে আল্লাহ কি আমাদেরকে বাদ দিয়ে এই জাহেল মূর্খগুলিকে এই গরিবগুলিকে ইসলাম দিতেন? মানুষের একটা ধারণা দুনিয়া সম্পর্কে, অনেকের ধারণা মুসলিমদের মধ্যে আছে, যদি আপনি খুব সুখী থাকেন মাশাআল্লাহ ভালো একটা বেতন পাচ্ছেন আর ছেলে মেয়ে কখনো অসুস্থ হয় না, বালা মুসিবত নেই, বড় ধরনের রোগ নেই, তখন মানুষ খুব মানে মনের দিক থেকে খুব আমোদে থাকে, মনে হয় আল্লাহ আমাকে খুব ভালোবাসছে, এরকম মনে হয় না একটা? এটা একটা গুমরাহি। দুনিয়াতে আল্লাহ বদলা দিতে চান না, হইতে পারে আপনার পরীক্ষা, আপনি কখনো ভাববেন না যে আমি খুব ভালো মানুষের জন্য আমাকে আল্লাহ ভালো স্যালারি দিয়েছেন, আমি খুব ভালো মানুষের জন্য ভালো আল্লাহকে ব্যবস্থা দিয়েছেন, খুব ভালো মানুষ সেই জন্য আমাকে খুব সুস্থতা দান করেছেন আর খুব সুন্দর করেছেন দেখতে, আর ছেলে মেয়েও দিয়েছেন মাশাআল্লাহ খুব বিচক্ষণ আর ভালো ভালো রেজাল্ট করে MBBS আর ইত্যাদি ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, ইউরোপ আমেরিকা চলে গেল, ও কত না ভালো মানুষ আমি, না এটা আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার প্রমাণ নাই। মক্কার কাফেররা নেতারা এটাই মনে করতো যে আমরা যখন নেতা হয়েছি দুনিয়াতে তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আর আল্লাহ যখন দুনিয়াতে আমাদেরকে নেতা বানিয়েছে তাহলে ইসলাম যদি সত্য হইতো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দাওয়াত যদি ঠিক হইতো তাহলে আল্লাহ আমাদেরকে যেখানে ভালোবাসেন, আমরা প্রিয় পাত্র আল্লাহ, আল্লাহ আমাদেরকে আগে হেদায়েত করতেন, এটা ভালো জিনিস হইলে, নিশ্চয় ভালো জিনিস না, এই জন্য গরিব দুঃখীকে দিয়েছেন, ভালো হইলে আমরা পেতাম। বুঝতে পেরেছেন? এবারে আল্লাহ ওর খণ্ডন করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন আমাদের সেটা আগে বাড়তে পারতো না, এরা এই গরিব গুলো আগে বেড়ে মুসলিম হয়ে যাবে আর আমরা মুসলিম হইতে পারলাম না, এটা কখনো হইতো না যদি এতে কল্যাণ থাকতো। আসলে কল্যাণ নেই আর আল্লাহ আমাদেরকে কল্যাণ দিতে চেয়েছেন, ওই জন্য আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আর এই বোকা জাহেল গুলো মুসলমান হয়েছে, এটা হলো তাদের ধারণা। ওয়াইলাম ইয়াহতাদু বিহি, আল্লাহ বলছেন যেহেতু তারা হেদায়েত হইল না ফাসা ইয়াকুলুনা, সেই জন্য তারা বলবে হাযা ইফকুন কাদীম, এই কোরআন হচ্ছে পুরাতন মিথ্যা। ইফকুন মানে মিথ্যা, কাদীম মানে পুরাতন, পুরাতন যুগের মিথ্যা কিচ্ছা কাহিনী, যেহেতু হেদায়েত হয়নি সেই জন্য সেটা হচ্ছে টক, সেটা হচ্ছে পুরাতন মিথ্যা। আল্লাহ বলছেন অমিন কাবলিহি কিতাব মুসা, কোরআন প্রথম কিতাব না, এর পূর্বে মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত নাযিল হয়েছে, ইমামান যা ছিল পথ, হ্যাঁ পথ প্রদর্শক বা দিক নির্দেশনাকারী, ইমামান ইমাম যেমন আগে আগে চলে তেমনি এই তাওরাতকে মুসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাবকে ইমাম বলা হয়েছে, মানে পথ প্রদর্শক। ওয়া রাহমাতান, এবং তাতে রয়েছে রহমত, কিন্তু সেই রহমতকে তারা বিকৃত করে দিয়েছে, আল্লাহ পাক এক সীমিত পিরিয়ড পর্যন্ত রেখেছেন, তারপরে কোরআনে কারীম নাযিল হওয়ার সাথে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআনের বিধান মানা ফরজ করেছেন আর আগের বিধানকে রহিত করে দিয়েছেন। ওয়াহাদা কিতাবুন, তবে তাওরাতের মধ্যে যদি এমন কিছু থাকে যে যার সমর্থন কোরআনে কারীম আছে সেটা এখনো রহমত, তাওরাত ইঞ্জিলে যদি এমন কথা থাকে যার সমর্থন কোরআনে কারিমে রয়েছে তাহলে সেটা এখন পর্যন্ত রহমত। ওয়াহাদা কিতাবুন মুসাদ্দিকুন, আর এই কিতাব কোরআনে কারিম মুসাদ্দিকুন সত্যায়নকারী, তাওরাতের সত্যায়ন করে, ইঞ্জিলের সত্যায়ন করে, আগের নবীর যে তাওহীদ আল্লাহর একত্রে দাওয়াত নিয়ে এসেছেন তার সত্যায়ন করে, পরকালের কথা সেই কিতাবগুলিতে ছিল এই কিতাবে রয়েছে সত্যায়নকারী। লিসানান আরবিয়ান, আরবি ভাষাতে রয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো, পক্ষান্তরে তাওরাত ইঞ্জিল আরবদের জন্য বোঝা অত সহজ ছিল না, যদি ভারতীয় ভাষায় কোরআন নাজিল হতো তাহলে আরবদের জন্য আরো মহা মুশকিল হয়ে যেত, একটু ঈমান আনতো না। আল্লাহ কত সহজ করে দিয়েছেন আরবদের জন্য কোরআন কিন্তু আরবি ভাষায় নাজিল করে, আল্লাহ পাক এই ইহসানের কথা এখানে উল্লেখ করেছেন, লিউনযিরাল্লাযিনা যালামু, যাতে আল্লাহ সতর্ক করেন ওই সব লোকদেরকে যারা জুলুম করেছে, অবুশরা লিল মুহসিনিন, এবং যারা সৎকর্মশীল তাদের জন্য এতে রয়েছে সুসংবাদ। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর তাতে অটল থাকবে, দুটি কথা তাহলে, শুধু মুসলিম হওয়া যথেষ্ট না, রাব্বুনা আল্লাহ আমরা সবাই বলছি আমাদের রব, আল্লাহ, কিন্তু তারপরে ইস্তিকামত হইতে হবে সোজা, দিন ইসলামের উপর চলবে। আমাদের জীবন হচ্ছে বাঁকা, অধিকাংশ মানুষের জীবন হচ্ছে বাঁকা। জন্মসূত্রে মুসলিম, নামাজ নেই, পুরোপুরি বাঁকা। জন্মসূত্রে মুসলিম কিন্তু শিরক কি আকীদা, কবর মাজার পূজার আকীদা, পীরতন্ত্রের আকীদা, সুফিবাদের আকীদা, বাঁকা পুরো। তৌহিদের জায়গায় শিরক আর বিদাত, সুন্নতের জায়গায় বিদাত। এইরকমই হয়তো তাওহীদ ঠিক আছে, নামাজ ঠিক আছে, কিন্তু হারাম খাওয়া, হারাম কাজ করা, তাহলে আমাদের জীবনের এসে বক্রতা। আল্লাহ পাক সোজা হইতে বলেছেন, সুম্মাস্তাকামু, তাহলে মুমিন মুসলিম হওয়ার পরে যদি সোজা জীবন যাপন করেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে ওই সব লোকদের যেন কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিত হবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না কিয়ামতের দিনে। আল্লাহ পাক এই দুটো বকশিশ, দুটো পুরস্কার আল্লাহর ওলিদের ক্ষেত্রে বলেছেন, তাই না? সূরা ইউনুসে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা ওলি বন্ধু, লা খাউফুন আলাইহিম, আল্লাহর যদি বন্ধু হইতে পারো, লা খাউফুন, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই, কোনো দুঃখও নেই, কষ্টও নেই, কোনো চিন্তা নেই। তাহলে আল্লাহর ওলি হওয়ার দরজা প্রশস্ত, খোলা আছে না সীমিত? কেরামতি হইতে হবে, আর সুফিবাদে বিশ্বাসী হইতে হবে, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হইতে হবে, পীরতন্ত্রে মারেফতে তরিকতে বিশ্বাসী হইতে হবে, এরকম ব্যাপার আছে? এক আয়াত আর এক আয়াতের তফসির করে, এই আয়াত আল্লাহ বলছেন যারা রব্বুন আল্লাহ বলল আর সোজা চলল, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারাই আল্লাহর ওলি। বুঝতে পেরেছেন না? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের ক্ষেত্রে বলা হয়েছে, আর তারাই হচ্ছে যারা রব্বুন আল্লাহ বলার পরে সোজা জীবন যাপন করলো। আল্লাহ আমাদেরকে সোজা জীবন যাপনের তৌফিক দান করেন, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে সোজা মুসলিম হওয়ার তৌফিক দান করেন। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতি, খালেদিনা ফিহা, সেখানে চিরকাল তারা থাকবে, জাযাউম বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের প্রতিদান হিসাবে, আমলের প্রতিদান হিসাবে। আমল দিয়ে জান্নাত কেনা যায় না, তবে আমল দিয়ে আল্লাহ পাকের রহমতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ আদেশ করছি, ওয়াসাইনাল ইনসান, ওয়াসাই মানে হচ্ছে উপদেশ দেওয়া, আদেশ করা, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আমি আল্লাহ উপদেশ দিচ্ছি মানুষকে, বিওয়ালিদাইহি ইহসানা, যেন তারা বা যেন মানুষ নিজ মাতা পিতার সাথে সদয় হয়, এহসানা, সদ্ব্যবহার করে, ভালো আচরণ করে, সদয় হয়। এহসান শব্দ আল্লাহ ফাকরুল আলম কোরআন করিমের একাধিক আয়াতে মাতা পিতার ক্ষেত্রে উল্লেখ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরায়ে ইসরা, সূরা বনী ইসরা আল্লাহ পাক ইরশাদ করেছেন, সূরায়ে লোকমানে রয়েছে মাতা পিতার কথা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানের আদেশ করেছেন। তাহলে ইহসান কিসে হবে আপনার মায়ের সাথে, বাবার সাথে, এবং কোন বয়সে কেমন ভাবে ইহসান হবে, সেটা আপনাকে যে বিবেক দেওয়া হয়েছে তা দিয়ে বুঝতে হবে। কোন বয়সে কেমন ইহসান লাগবে, আপনার বাবার বয়স যখন 40 তখন যে এহসান লাগবে, বাবার বয়স, মায়ের বয়স যখন 60-70 তখন সেই রকম এহসান না, অন্য এহসানের প্রয়োজন রয়েছে। এই জন্য কোন সময়ে কেমন এহসান লাগবে, আপনার বাবা মা আর্থিক দিক থেকে সচ্ছল তখন তাদের সাথে কেমন এহসান লাগবে, আর আরেকজনের বাবা মা আর্থিক দিক থেকে অভাবী তাদের সাথে কেমন এহসান লাগবে, দুটো এহসান একই রকমের নয়। যখন আর্থিক এহসানের প্রয়োজন, আর্থিক দিক থেকে সদ্ব্যবহারের প্রয়োজন, তখন আর্থিক দিক থেকে করতে হবে। অনেক সময় অর্থের প্রয়োজন নেই, ছেলের অর্থের প্রয়োজন করে না বাবা মায়ের, কিন্তু কথার, ভালো কথার প্রয়োজন রয়েছে, ভালো চেহারা দেখাবার প্রয়োজন রয়েছে, যাতে আপনি যখন চেহারাটা দেখাচ্ছেন মুখটা ভারী করে নয়, হ্যাঁ, চোখটা গরম করে নয়, যখন কথা বলছেন তো কর্কশ ভঙ্গিমায় নয়, নম্র ভাষায়, এসব সবসময় প্রয়োজন রয়েছে। সচ্ছল বাবা মা হোক অথবা অসচ্ছল হোক, সবসময় এর প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সদ আচরণের বা সদ্ব্যবহারের আদেশ করেছেন। ইহসানের যদি ব্যাখ্যা করা যায় তাহলে এখানে থেকে যাব, কিন্তু আজকে নিয়ত আছে শেষ করার, যার জন্য বাকি এহসান সম্পর্কে আপনাদেরকে চিন্তা করতে ছেড়ে দিচ্ছি যে কেমন করে আপনি আপনার বাপ মায়ের সাথে এহসান করবেন সেটা আপনি বুঝুন। আপনার পরিবারের প্রেক্ষাপটে, আপনার সমাজের প্রেক্ষাপটে, আপনার অবস্থা, আর্থিক অবস্থা বা যে অবস্থায় আছেন সামাজিক অবস্থা, সেসব দিকে লক্ষ্য করে। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তার মা তাকে বহন করেছে। হামালা ইহামাল মানে বহন করা, যেন কুলিকে হাম্মাল বলা হয়, আরবি ভাষায় কুলিকে হাম্মাল বলা হয়, যে বেশি বেশি বোঝা উঠায়, বহন উঠায়। তার মা তাকে বহন করেছে, এখানে বাপ শরিক হয়নি এই পিরিয়ডে, কুরহান বড় কষ্ট করে পেটে বহন করেছে একমাত্র মা, বাবা বহন করেনি। ওয়াদাতুহু কুরহা, আর তাকে প্রসব করেছে, ভূমিষ্ঠ করেছে কুরহান বড় কষ্ট করে, এতে বাবা শরিক হয়নি, একমাত্র মা এই কষ্টগুলি করেছে। ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, এবং তার বহনের সময়, ওয়াফিসালুহু আর তার দুধ পান করিয়ে দুধ ছাড়ানোর সময়, ফেসাল মানে হচ্ছে দুধ পান করানোর পরে দুধ ছাড়ানো, এটা হচ্ছে ফেসালের শাব্দিক অর্থ। এই জন্য বলো দুধ পান করানোর পরে, দুধ ছাড়ানোর সময় আর পেটে গর্ভধারণের সময়, বহনের সময় হচ্ছে সালাসুন আশাহারা, ত্রিশ মাস। আল্লাহ এখানে দুটো সময়ের সম্পর্কে বললেন, কি কত মাস, ত্রিশ মাস। ত্রিশ মাসের মধ্যে পেটে বহন করাও আছে মানে গর্ভধারণও আছে, আর তার মধ্যে দুধ পান করানো আছে। আর দুটি আয়াত রয়েছে কোরআন কারিমে, একটি সূরা বাকারাতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, আল ওয়ালিদাতু মায়েরা ইউরদিউনা আওলাদাহুন্না, নিজ নিজ সন্তান সন্ততিকে দুধ পান করাবে, হাওলাইন কামিলাইন, হাউল মানে হচ্ছে বছর আর হাওলাইন মানে দুই বছর, কামিলাইন পুরা দুই বছর। তাহলে দুধ পান কতদিন করাতে হবে, দুই বছর, এটা হচ্ছে হক, এটা হচ্ছে ন্যায্য হক। যদি কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে স্ত্রী বলছে আমি পান করাবো না, তোমার ছেলে তুমি নিয়ে যাও, দুই বছর অবশ্যই পান করে, তাহলে এটা তোমার উপর ফরজ, এই বাচ্চার হক। এটা তোমরা স্বামী স্ত্রী ঝগড়া করেছো আপন জায়গায় থাক, কিন্তু একে পান করাতে হবে। এর বিপরীত যদি হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে আর ছেলেকে টেনে নিয়ে স্বামী চললো, ঘটনা ঘটছে না, অনেক সময় দেখুন না, এই ছেলে নিয়ে যাওয়ার অধিকার নেই, যতক্ষণ দুই বছরের মধ্যে আছে বয়স, দুই বছর ছেলেকে মায়ের কাছে থাকতে দিতে হবে দুধ পান করার জন্য। আল্লাহ কোরআনে কারিমে এর জন্য উল্লেখ করেছেন দুই বছরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাক আয়াতে সূরা লোকমানে ইরশাদ করেছেন, তাতে আছে ওয়াফিসালুহু ফি আমাইন, আর শিশুর দুধ ছাড়াবে দুই বছরে, ফি আমাইন, এখানে আম মানে বছর আর হাউল মানে বছর, ওখানে হাউলাইনে বলা হয়েছে, এখানে অফিসালহু ফি আমাইনে, তাহলে দুধ দুধ পান করানোর সময়সীমা হচ্ছে কতটা, দুই বছর। আর এখানে আল্লাহ বললেন দুধ পান করানো আর গর্ভধারণ করার সময় হচ্ছে ত্রিশ মাস, ত্রিশ মাস মানে কতদিন, কত বছর হয়, আড়াই বছর। ওলামারা এই তিন আয়াতের সমন্বয়ে বা দুই রকমের তিন আয়াত, কিন্তু বিষয়বস্তু দুটো, দুটো আয়াতে শুধু দুধ পান করানোর সময় দুই বছর বলা হয়েছে, আর এই আয়াতে দুধ পান করা আর গর্ভধারণ দুটোকে একসাথে বলা হয়েছে। এই দুই রকমের আয়াতের সমন্বয়ে বলেছেন যে গর্ভধারণের সর্বনিম্ন সময় হচ্ছে ছয় মাস, সর্বনিম্ন সময়, অর্থাৎ বিয়ে হলো আজকে কোন মানুষের, কোন মুসলিমের, ছয় মাস পুরা হতে হতে বাচ্চা ভূমিষ্ঠ হলো, তাহলে এই বাচ্চা কার, ওই স্বামীরই। ছয় মাসের কমে পাঁচ মাসে যদি বাচ্চা হয়ে যায়, না বাচ্চা দায়ক, যারও সন্তান বাচ্চা তার নাই, ছয় মাস পরে যদি বাচ্চা হয় তাহলে বাবা কখনো অস্বীকার করার অধিকার রাখেন না, আপনি অস্বীকার করতে পারবেন না যে আমার বাচ্চা না, এটা না তোমারই বাচ্চা, সর্বনিম্ন সময় হচ্ছে ছয়। অধিকাংশ মহিলাদের সময় সম্পর্কে আলমারা লিখেছেন নয় মাস, অধিকাংশ মহিলাদের গর্ভধারণের সময় হচ্ছে নয় মাস। হাত্তা ইজা বালাগা আশুদ্দাহ, এমনকি যখন সেই ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে পৌঁছে গেল তার পূর্ণ শক্তির বয়সে। পূর্ণ শক্তির বয়স সম্পর্কে তাফসীর কারগণ বলেছেন তা হচ্ছে ১৮ বছর। ১৮ বছর বয়সে পৌঁছে গেলে শরীরে মোটামুটি পূর্ণ শক্তি, একজন মানুষের জন্য যে শক্তিটা লাগে পূর্ণ শক্তি হয়ে যেতে পারে। আজকাল ছেলেমেয়েদেরকে পড়াশোনা আমরা অতিরিক্ত করাচ্ছি, খারাপ না এটা, যার ফলে অনেক সময় ২৫ বছর পর্যন্ত ছেলে কাজকর্ম করে না, ৩০ বছর পর্যন্ত ছেলে কাজ করে না, পড়াশোনাই করেছে, মাস্টার ডিগ্রিতে আছে অথবা পিএইচডিতে আছে ইত্যাদি, এই করছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, এমডি হচ্ছে, এই সময় ৩০-৩৫ বছর বাবা খরচ করিয়ে যাচ্ছে। কিন্তু ১৮ বছর পর্যন্ত ওলামারা বলেছেন যে এটা হচ্ছে পূর্ণ শক্তি শরীরে হওয়ার বয়স। সুতরাং ১৮ বছর হলে বাবা যদি বলে যে আমি এখন পড়াবো না তুমি কাজ করে খাও, তো বাবা কোনো কারণে বালকা শুদ্ধ, তার শরীরে শক্তি হয়ে গেছে। তার আগে পর্যন্ত ১২ বছর ১৪ বছর ১৬ বছরের ছেলেকে দোকানপাটে লাগিয়ে দিবে কাজ করো বা জনমজুরে পাঠিয়ে দিবে, না যায় না। যদি বাবা মা পড়ায় তারপরে ২০ বছর ২৫ বছর হয়েছে পড়াচ্ছে, সেটা বাবা মায়ের পক্ষ থেকে মুস্তাহাব ইহসান, ইহসান। আর যুগ বর্তমান যুগে মুসলিম উম্মায় উচ্চশিক্ষার প্রয়োজন রয়েছে, সেজন্য অনেক ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে ফরজ হবে যদি শক্তি সামর্থ্য বাবা মায়ের থাকে আর্থিক দিক থেকে পড়াবার। আর যদি আর্থিক সচ্ছলতা না থাকে তো বাবার অধিকার আছে যে ১৮ বছর বয়স হয়েছে বাবা, এখন তুমি করে খাও কাজ করো, অন্য ছেলেদেরকে এখন তাদের পড়াতে হবে। আর বিশেষ করে যখন পৌঁছে গেল ৪০ বছর বয়সে, তাহলে আশুদ্দাহু মানে ১৮ বছর বয়স, তাফসীর কারগণ বলেছেন বিশেষ করে যখন ৪০ বছর বয়স পৌঁছে যায় তখন শরীরের শক্তি শুধু পূর্ণতা লাভ করে না, বরং ব্রেন বুদ্ধির যে শক্তি আছে, জ্ঞানের যে শক্তি আছে, এই জ্ঞান শক্তি পূর্ণতা লাভ করে। ৪০ বছরের আগে মানুষের জ্ঞান পাকা হয় না, নাবালকই কিছু চরিত্র থেকে যায়, থাকে না? এই জন্য ওলামায়ে কেরামরা লিখেছেন, তাফসীর কারগণ লিখেছেন যে যে কোনো নবীকে নবুয়াত ৪০ বছর আগে দেওয়া হয়নি, নবী রসুল করা হয়েছে ৪০ বছর বয়সে। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বছর বয়সে নবুয়াত দেওয়া হয়েছে? ৪০ বছর বয়সে ওহী আসছে, তার আগে ওহী আসেনি, নবী হননি তিনি। ৪০ বছর হয়ে গেলে তারপরে ধীরে ধীরে এখন ভাটির দিকে, আর শরীরে শক্তি অতিরিক্ত হবে ৪০-এর পরে? না, হবে না, যা হওয়ার ছিল হয়ে গেছে। ৪০ বছর পরে আশা করবেন যে এর চাইতে সুস্থ আমি এরপরে হবে ৪০-৫০-এর মধ্যে, না, এর চাইতে বেশি শক্তিশালী হব না। সে রোগ থাকে, রোগ রোগের হয়তো আরোগ্য হইল ৪০-এর পরে, সেটা আলাদা কথা, কিন্তু শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে শক্তি আরো বেশি বাড়বে ৪০-এর পরে? না, বাড়বে না, যেটা ছিল কমবে, স্মৃতি শক্তি যা ছিল কমবে, যা ছিল ছিল আগে, আর বর্তমানে আমরা অনুভব করছি যে স্মৃতি শক্তি ছিল এখন ভুলে যায়, এই ভুলে যাওয়া জিনিসটা ছিল না, এখন বুঝতে পারছি অনেক কথা ভুলে যায়, বেশি ভুলি এখন। ৪০ বছর বয়সে পৌঁছলে যখন জ্ঞান পূর্ণ হয়ে গেছে তখন প্রত্যেক মুসলিমকে এইরকম দোয়া করা উচিত, এরপরে তুমি অন্যকে জ্ঞান দেবে না, তোমাকে কেউ জ্ঞান দেওয়ার জন্য আসবে, অন্যকে জ্ঞান দিতে হবে। সুতরাং আল্লাহ বলছেন যে এই বয়সে এই দোয়া করবে, দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কত দয়ালু আল্লাহ পাক, যে ৪০ বছর বয়স তোমার হয়ে গেছে তারপরে হয়তো কেমন দোয়া করতে হবে জানো না, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি। মানুষ কালা তখন বলবে দোয়া, রব্বে হে প্রতিপালক আমার, আউজেনি আমাকে তৌফিক দান করো, আউজেনি মানে শক্তি দান করো, সামর্থ্য দান করো, ওটাই হচ্ছে তৌফিক। আর এক ভাষায় তৌফিক শব্দটা আরবি, কিন্তু আমাদের দেশের মানুষরা খুব তৌফিক বুঝে, যার ফলে তৌফিক দিও অনুবাদ করলাম, শক্তি দান করো, সামর্থ্য দান করো, ক্ষমতা দাও, এটা হচ্ছে তৌফিক দাও, আফাকা ইউয়াফিকু তৌফিকা, আর আউজা ইউজেও বাবি ফল থেকে মানে হচ্ছে ওই তৌফিক দেওয়া আর শক্তি দেওয়া, দান করা। আল্লাহ আমাকে শক্তি দান করো, কিসের? আন আশকরা নিয়ামাতাকা, যাতে তোমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাতি আনআমতা আলাইয়া, যা আমার উপর তুমি অনুগ্রহ করেছো, যে অনুগ্রহ আমার প্রতি করেছো তার যেন শুকরিয়া আদায় করতে পারি। এতদিন হুঁশ হয়নি, রক্ত বড় গরম ছিল ২৫-৩০-এ, ৪০ হওয়ার পরেও হুঁশ হয় না, ৪০ হওয়ার পরেও এখন আল্লাহর শুকরিয়া কেমন করে করতে হবে? ফরজ শুকরিয়া ৭৫ নামাজ বুঝো না, ফরজ শুকরিয়া মাহে রমজানের রোজা বুঝো না, ফরজ শুকরিয়া যাকাত পুরোপুরি দেওয়া বুঝো না, চল্লিশ হয়ে গেছে তারপরে না, ভুল দুটি যৌবনকালে অনেকের হতে পারে, কিন্তু চল্লিশের পরে যার ভুল হবে তার শাস্তি আরো বেশি। পাপের শাস্তি তো সব সব বয়সেই আছে, কিন্তু চল্লিশ হওয়ার পরেও যাদের পাপ হচ্ছে, ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছে, তাতে ঘাটতি করছে, অথবা হারাম নাজায়েজ কাজ করছে, একটা ছেলে বিশ বছর পঁচিশ বছর সে হয়তো ফিল্ম দেখছে গুনাহগার, কিন্তু যেই ব্যক্তি নোংরা ছবি দেখে নোংরা দৃশ্য দেখে চল্লিশের পরে সে আরো বেশি গুনাহগার। আল্লাহ ফাকর রব্বুল বলছেন যে এইভাবে দোয়া করবে যে আল্লাহ আমাকে তৌফিক দাও যেন শুকরিয়া আদায় করতে পারি তোমার ওই নিয়ামতের বা অনুগ্রহের যা তুমি আমার উপর অনুগ্রহ করেছো, আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মাতা পিতার উপর যে অনুগ্রহ করেছো তারও যেন শুকরিয়া আদায় করতে পারি। এক একটি আয়াতের অংশ নিয়ে যদি চিন্তা করি তাহলে বড়ই বিস্তারিত তফসির হয়ে যাবে। চিন্তা করুন, আপনার উপর আমার উপর নিয়ামত হলে এর তো আমি শুকরিয়া আদায় করবো, কিন্তু আপনার বাবা মায়ের উপর নিয়ামত হয়েছে, আমার বাবা মায়ের উপর নিয়ামত হয়েছে, এর শুকরিয়া আল্লাহ আদায় করতে বলছেন কেন? কে জবাব দিতে পারে? বাবা মার এমন কোন ব্যক্তি নেই যে বাবা মায়ের নিয়ামত থেকে ভাগ পায়নি, যে কোনো দিক থেকে, শুধু আর্থিক দিক থেকে না। বাবা মা যদি শিক্ষিত হয় তো ছেলে মেয়ে অবশ্যই শিক্ষিত হয়েছে। বাবা মা যদি আমাকে আপনাকে চাষি করে রেখে দিত এখানে বসার ক্ষমতা ছিল? এ তো প্রথম আমার মেহনতের আগে বাবা মায়ের দান, আল্লাহর পরে বাবা মায়ের থেকেই ভাগ পেয়েছি। এটা যে আমাকে মাদ্রাসা পাঠিয়েছে, কাউকে স্কুলে পাঠিয়েছে, পড়াশোনা করিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, বহু লোক আছে নামাজের কথা বলে পালায় মুসলিম, এই ভাগ কোত্থেকে পেয়েছে? এমনিতে এরকম হয়নি, নামাজের কথা বললে আর দেখাই করবে না, পালায় দূরে দেখি, রাত তিনটার সময় গাড়ি ধুচ্ছে, সাড়ে চারটা পাঁচটার সময় নামাজ পড়তে বলছে, স্যার নামাজ পড়তে, ঠান্ডায় গাড়ি ধুচ্ছে, স্যার নামাজ পড়তে, দূরে পালায়। ভাগ পেয়েছে বাপ মা থেকে, বাপ মা এরকমই ছিল, কিছু শিখায়নি। আলহামদুলিল্লাহ বলেন যে আপনি ভাগ পেয়েছেন এই বাপ মা থেকে নামাজ, বাপমা থেকে নামাজ না পেয়েছেন তো আপনি এরকম হইতেন। এই জন্য আল্লাহ তুমি বাপমাকে যে নিয়ামত দিয়েছো তারও শুকরিয়া আদায় করো, তৌফিক দান করো। বাপমাকে আল্লাহ যে ধন্যবাদ দিয়েছো তো ভাববার না, বাপমাকে পেলেন বুদ্ধি স্মৃতি শক্তি, বংশ পরম্পরা অনেক সময় পাওয়া যায়, যে বংশে দেখবে যে না এদের মেধা শক্তি আগে থেকেই ভালো, তাদের ছেলেরা বেশিরভাগ ভালো। আল্লাহ যাতে এমন ভালো আমল আমি করতে পারি তার তৌফিক দাও, তার দাহু যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, যা তুমি পছন্দ করো। ও আসলেহলি ফি যুররিয়াতি, এবং আমার জন্য আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করে দাও, আসলেহলি তাদের ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, তাদেরকে ভালো করে দাও। এখানে দোয়া করছেন সন্তানদের জন্য, সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করে দাও, ভালো ভালো মানুষ করে দাও, আর লি তার সাথে আল্লাহ লাগিয়েছেন আমার জন্য। তাহলে ছেলে মেয়ে যদি ভালো হয় তাহলে ওতে বাবারও ফায়দা আছে, আছে না? এমনি তুমি এলেইকে, আল্লাহ আমি তোমার দরবারে তওবা করছি, তোমার তওবা মানে ফিরে আসা, তোমার কাছে অনুশোচনা ভরে ফিরে আসছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি অঙ্গীকার করছি যে আমি মুসলিম আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, আমি ইকরার করছি, অঙ্গীকার করছি। আল্লাহ পাক বলছেন যে উলাইকা আল্লাযীনা তাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এরাই তো ওই লোকেরা যাদের পক্ষ থেকে আমি কবুল করব, গ্রহণ করব, আহসানা মা আমিলু ওই সব ভালো আমল যা তারা করেছে। তাহলে যারা এই রকম ভালো আচরণ করবে মাতাপিতার সাথে, তারপরে 40 বছর বয়সে পৌঁছিলে বা তার আগে থেকে এই রকম আল্লাহর কাছে দোয়া করবে, আরবি ভাষায় দোয়া করা ফরজ নাই, আপনি এই দোয়াগুলি আপনি নিজের ভাষাও করতে পারেন, কিন্তু দোয়া করেন, এই ধরনের দোয়া আপনার জীবনে আছে, করেন আল্লাহ পাকের কাছে দোয়া নিয়ামতের। কটি জিনিস আছে চিন্তা করে দেখুন, শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাকের, আপনার উপর যে নিয়ামত, আপনার বাবা মায়ের উপর নিয়ামত, হ্যাঁ, নেক আমলের তৌফিক আল্লাহর কাছে চাইবেন, ছেলে মেয়েকে আল্লাহ সৎ করে দাও দোয়া করবেন, তারপরে তওবার অঙ্গীকার, আল্লাহ তোমার কাছে তওবা করছি, তওবা করবে আল্লাহ পাকের কাছে, আল্লাহর কাছে অঙ্গীকার করবেন যে আল্লাহ আমি মুসলিম, পাঁচটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন এই দোয়ায়। যারা এই এইরকম দোয়া করে, এই পাঁচটি বিষয় যে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন তাদের ভালো আমলগুলি আমি কবুল করি, কারণ তারাই হচ্ছে সৎকর্মশীল। তাদের ভুল ভ্রান্তিগুলি গুনাহগুলিকে আমি উপেক্ষা করি, তা যা ওয়াজা মানে উপেক্ষা করে দাও। কে উপেক্ষা করে? না, যে মাফ করে, সে উদ্দেশ্য হচ্ছে উপেক্ষা করা মানে তাহলে মাফ করে দেওয়া। আপনি আপনার স্ত্রী ভুল করছে, উপেক্ষা করে দাও। আমি অনেক উপেক্ষা করি মানে কি, মানে ধরি না, মাফ করে দিই। তো তাজাওয়াজ এত যাওয়াজ শাব্দিক অর্থ করলাম উপেক্ষা করা, মানে মার্জনা করে দিই, মাফ করে দিই। আল্লাহ বলছে ফি আসহাবিল জান্নাহ, এবং তাদেরকে সামিল করি জান্নাতীদের দলে। ফি আসহাবিল জান্নাহ, জান্নাতওয়ালাদের দলে। ওয়াদা সিদক, এ হচ্ছে সত্য ওয়াদা, সত্য প্রতিশ্রুতি। আল্লাযী কানু ইওয়াদুন, যা তাদের সাথে করা হয়েছে, যে ওয়াদা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সন্তানের কথা উল্লেখ করলেন এই দুটি আয়াতে। তারপরের আয়াতে, ১৭ নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ, পাপিষ্ট, নাফরমান, খারাপ চরিত্রের সন্তানের কথা উল্লেখ করে বলছেন, ওয়াল্লাযী ক্বাল লিওয়ালিদাইহি, আর সমাজে, মানব সমাজে এমন ছেলে আছে, ওয়াল্লাযী ক্বাল, যে বলে লিওয়ালিদাইহি, মাতা পিতাকে, উফফিল লাকুমা, মা বাবাকে বলে বাবা তোমার জন্য আফসোস, মা তোমার জন্য আফসোস, উফ, বিরক্তি প্রকাশ করে, অথবা বলে হাই তোমাদের জীবন, কি জীবন তোমাদের, কি করো তোমরা। আজকাল এরকম ছেলে খুব বেশি তৈরি হচ্ছে, যারা বাবাকে বলে কিছু বুঝে না, আমার বাবা অশিক্ষিত। আজকাল অধিকাংশ ইংলিশ মিডিয়ামে পড়ে যায়, আর মাদ্রাসা, আরবি মাদ্রাসায় পড়ান, বলে আমার বাবা কিছু আসলে কিছু বুঝতো না, যদি বুঝতো আমাদেরকে এরকম করে তৈরি করতো, বুঝতো যদি তো এরকম করতো। ওরে সুবহানাল্লাহ, আপনার বাবা মা যদি নেক থাকে, সৎ থাকে, আপনার চেয়ে বেশি বুঝেছে যে আমার ছেলের আগে ইমান রক্ষা করতে হবে, নামাজ রক্ষা করতে হবে, তারপরে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, তারপরে আমাকে যা কিছু করতে হয় করতে হবে, কোথায় পড়াইতে হবে সেটা বেশি বুঝেছে। আজকালকার অনেক ছেলেরা মনে করে, অল্প পড়লেও মনে করে যে আমার বাবা, যদি আমার বাবা পড়েছে কিন্তু আমার মতো বুঝে না, আমি তার চেয়ে বেশি বুঝি। এই শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর অসৎ সন্তান। উফিল্লাকুমা, বাবা মাকে বলে যে আফসুস, বাপ মা তোমাদের জন্য, আর তাই দানি, কারণ এই ছিল এই ছেলে, যে ছেলের কথা আল্লাহ উল্লেখ করছেন, কাফের, পরকালকে অস্বীকার করত, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, দিনে ধর্মে বিশ্বাসী নয়, নামাজে বিশ্বাসী নয়, ইবাদত বন্দেগীতে বিশ্বাসী নয়, আল্লাহর একত্বে বিশ্বাসী নয়, তখন আর তাই দানি, বাপ মা উপদেশ দিত। এই আয়াতটাকে বুঝতে হলে একটু তার আগে শুনে নিতে হয়, বাপ মা উপদেশ দিত, বাবা রে নামাজ পড়ো, বাবা একদিন মরতে হবে, চিন্তা করো, কেন নামাজ পড়ছো না, বাবা পরকাল আছে, একদিন জবাবদেহি করতে হবে, এইসব উপদেশ যখন বাপ মা দিত, তখন বাপ মাকে বলছে উফিল লাকুমা, বড় আফসোস তোমাদের জন্য, কি সব শোনা আগের কথা, আতা এদানিনি, তোমরা আমাকে ধমক দিচ্ছ এসব, যাতে আমি ভয় খেয়ে যাব, জান্নাতের কথা শুনে আর জাহান্নামের কথা শুনে আর কিয়ামতের কথা শুনে আর কবরের জীবনের কথা, কবরে এই হয় এই হয় এসব শুনে, আর তাই দান আমাকে তোমরা শাসানি দিচ্ছ, আন উখরাজা, বা তাই দান মানে ওয়াদা, ওয়াদা ইয়াইদ থেকে ওয়াদা দেওয়া হতে পারে, যে আন উখরাজা, আমাকে উদ্গত করা হবে, মানে মাটি থেকে আবার উঠানো হবে, এই ধমক দিচ্ছ যে আবার উঠানো হবে আর জবাব দিতে হবে, বা এই ওয়াদার কথা স্মরণ করাচ্ছ যে আল্লাহ একদিন উঠাবেন। ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, আমার পূর্বে বহু জাতি দুনিয়া থেকে চলে গেছে, খালা এখলো মানে চলে গেছে, অতিবাহিত হয়ে চলে গেছে, আল কুরুন, কারণ মানে একটি জাতি, কুরুন মানে বহু জাতি, আর বর্তমান আরবিতে কারণ বলা হচ্ছে শতাব্দীকে, বহু শতাব্দীর লোক দুনিয়া থেকে চলে গেছে, তারা কেউ ফিরে এসছে, এই যুক্তি পেশ করছে, কাফের ছেলে, বিদিন ছেলে, বাপ মাকে যুক্তি পেশ করছে যে আমার পূর্বে তো বহু লোক গেছে, কে এসে ফিরে কবর থেকে উঠানো হবে, যদি এইটাই হইতো তাহলে কিছু লোক তো উঠে আসতো, কোথায়। ওহমা ইস্তাগীসানিল্লাহ, তখন বাপ মা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, দোয়া করছে, হাত তুলে, আল্লাহ তুমি হেদায়ত করো বাপ মাকে, বাপ মা বলছে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে হেদায়ত করো, ওহমা ইস্তাগীসান, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে, আর ওই ছেলেকে বলছে ওয়াইলাকা, ছেলে তোমার দুর্ভোগ হোক, সর্বনাশ হয়ে যাবে তোমার, আমেন, তুমি ইমান নিয়ে আসো, বিশ্বাস করো, কবরের জীবনকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, মতের পরে পুনরুত্থান হবে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আমেন, ইমান নিয়ে আসো। আমানা ইউমেনা থেকে আমরের শেখা হচ্ছে আমেন, ইমান নিয়ে আসো। ইন্না ওয়াদা আল্লাহ হাক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা সত্য। ফায়াকুলু, তখন ওই নাফরমান ছেলে জবাব দিচ্ছে, মা হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এই যে ইমানের কথা বলছো আর পরকালে আখেরাতের কথা বলছো, এগুলি আসলে কিছু নয়, মা হাজা এগুলি কিছু নয়, ইল্লা আসাতিরুল আউয়ালিন, তবে এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা। আসাতির উস্তুরার বহুবচন, উস্তুরা মানে কিচ্ছা কাহিনী, খুব সহজ ভাষায় বললে আউয়ালিন মানে পুরাতন, প্রাচীন যুগের লোকেরা, প্রাচীন যুগের লোকদের এগুলি কিচ্ছা কাহিনী। আর আরো সুন্দর বাংলায় বলতে গেলে বলতে পারেন যেগুলি হচ্ছে পুরানো যুগের উপকথা, মানে বানানো যে ঘটনা, আসলে এগুলি আসলে কিছু ঘটবে না, এগুলি পুরানো যুগের কথা লোকেরা বলতো, আপনারা এইসব কথা বলছে, নাস্তিক ছেলেরা বলে না, বিনামাজি যারা নামাজ পড়তে বললেও নামাজ পড়ে না, তারা যদি মুখে পুরে নাও বলে হয়তো মনে মনে বলছে কি বলে এসব কথা, এগুলো মোল্লাদের কথা, এগুলো হুজুরদের কথা, বলে না, তাদের মন বলে না হয় মুখ বলে। মানুষের জবান হচ্ছে দুটা, আরবি ভাষা বলা হয় লিসানুল মাকাল আর লিসানুল হাল। লিসানুল মাকাল মানে মুখে ফিটে বলে, আর কেউ কেউ মুখে ফিটে হয়তো বলে না সমাজের চাপে, নাহলে সমাজের ধরে শাস্তি দিয়ে ভালো করে নাস্তিক কি বাবা হয়তো গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে, তখন মনে মনে বলে যে এরা কি বলে রে, সেইসব কথা মোল্লাদের কথা, সুখীদের কথা, আখেরাত পরকাল জান্নাত হিসাব জাহান্নাম, সুবহানাল্লাহ। আসাতিরুল আউয়ালিন এগুলো পুরনো যুগের উপকথা, কাল্পনিক ইচ্ছা কাহিনী। আল্লাহ বলছেন উলাইকা, এদের কথা উলাইকাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওল, এদের ক্ষেত্রে আল্লাহ পাকের আযাবের কথার বাস্তবায়ন হয়েছে, মানে এদের উপর আল্লাহ পাকের আযাব হবেই হবে দুনিয়া আখেরাতে। ফি উমামিন, ওই সব জাতির মধ্যে শামিল হবে, ওখানে বলা হয়েছিল আল্লাহ কবুল করবেন ভালো ছেলেদের থেকে, এখানে পাপি ছেলে সম্পর্কে আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহ পাকের আযাবের কথার বাস্তবায়ন হবে। ফি উমামিন, ওই সব জাতির মধ্যে শামিল, কাদ খালাত মিন কাবলিহিম, তাদের পূর্বে যারা চলে গেছে, মিনাল জিন্নি ওয়াল জিন হোক অথবা মানুষ হোক পাপিষ্ট হয়ে, ইন্নাহুম কানু খাসিরিন, তারা বড়ই ক্ষতিগ্রস্ত ছিল। আর এই শ্রেণীর অবাধ্য ছেলে, হ্যাঁ, বেদিন ছেলে, বেনামাজি ছেলে হচ্ছে ওই রকম, ইন্নাহুম কানু খাসিরিন, বড়ই ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত যদি চারটি গুণ না থাকে, মানুষ ক্ষতিগ্রস্ত যদি চারটি গুণ না থাকে, কি না থাকে, হ্যাঁ, ইমান যদি না থাকে ক্ষতিগ্রস্ত, ও আমলুস সালেহাত ফরজ ওয়াজিব পালন করা না থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে না থাকে, ও আমলুস সালে নেক আমল না থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, ভালো ভালো কাজের দিকে আহ্বান না করে, দাওয়াতের কাজ, ইসলামের খেদমতের কাজ না করে ক্ষতিগ্রস্ত, ইসলাম প্রচারের কাজ না করলে ক্ষতিগ্রস্ত, মুখ বন্ধ করে বসে থাকেন, অন্যায়ের বিরুদ্ধেও কিছু বলবেন না, সোচ্চার হবেন না, ক্ষতিগ্রস্ত, অন্যায়কে নির্মূল করতে হবে, ন্যায়কে সারা দুনিয়ায় পৌঁছাতে হবে, তাহলে লাভবান। চতুর্থ নম্বর, যদি ধৈর্য ধারণ করে অটল না থাকেন এই কাজের উপরে, একদিন করলাম তারপরে ছেড়ে দিলাম, দু চার দিন তো গেলাম বাইরে এদিক সেদিক দিনে দাওয়াতের জন্য, তারপরে বাদ দিলাম, দেখলাম যে এখানে পরিবেশ অনুকূলে লাগে না, উল্টো দিকে লাগে, বাদ দিলাম, তাহলে ক্ষতিগ্রস্ত। চারটি গুণ মনে রাখবেন, জান্নাতি হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য দুনিয়া আখেরাতে এই চারটি গুণ লাগবে, সূরা আসরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালি কুল্লিন দারাজাত মিম্মা আমিলু, প্রত্যেক ব্যক্তির জন্য বহু স্তর রয়েছে, মর্যাদা রয়েছে, মিম্মা আমিলু তাদের আমল অনুপাতে, প্রত্যেক মানুষের জন্য আপন আপন আপনার স্টেজ রয়েছে আল্লাহ পাকের কাছে, স্তর রয়েছে, মিম্মা আমিলু আপনার আমল অনুপাতে, আপনার আমল যদি আপনার স্থান তৈরি করে জাহান্নামে, তো জাহান্নামে একটা স্তর আছে, কোন স্তরের, মুনাফিকদের নিম্ন স্তরে, না মধ্য স্তরে, না উপরে, আবু তালিবের মতো হালকা আজাবে, আপনার স্তর আছে, ওই রকমই জান্নাতে স্তর আছে, জান্নাতুল ফিরদৌসে, না মধ্যখানে, না জান্নাতের এক কিনারায়। আল্লাহ পাক বলে কুল্লিন, প্রত্যেক মানুষের জন্য বহু স্তর নির্ধারিত আছে, মিম্মা আমিলু তাদের আমল কর্ম অনুপাতে, ওয়ালি ইউওয়াফি আহুম আমালহুম, আল্লাহ পাক যেন তাদেরকে তাদের আমলের কর্মের পুরোপুরি প্রতিদান দিয়ে দেন। আল্লাহ পাক এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন যে মানুষ আমল করে কর্ম করে এখান থেকে যাবে, আর তার বদলে আল্লাহ পাক দেবেন, ওহম লা ইউজলামুন, আর তাদের উপর কোন রকমের জুলুম করা হবে না, আল্লাহ পাক তাদের যা পাওনা তা দিয়ে দিবেন। ওয়ায়াউমা ইউরাযুল্লাযিনা কাফারু আলান নার, আর সেই দিনকে স্মরণ করো যেই দিন কাফেরদেরকে পেশ করা হবে, শাব্দিক অর্থ করলাম আরাজা ইয়ারেজো মানে পেশ করা, আর তার ভাব অর্থ করতে পারেন যেই দিন কাফেরদেরকে ইয়াউমা ইউরাযুল্লাযিনা কাফারু কাফেরদেরকে নিক্ষেপ করা হবে, কাফেরদেরকে হাজির করা হবে আলান নার জাহান্নামের সামনে, জাহান্নামের কাছে হাজির করা হবে অথবা জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম উদ্দুনিয়া, তোমরা তোমাদের ভালো ভালো যে ভোগের বস্তুগুলি ছিল তাইয়্যিবাত পাক পবিত্র জীবন এটাকে তোমরা নিঃশেষ করে ফেলেছো ফি হায়াতিকুম উদ্দুনিয়া তোমাদের পার্থিব জীবনে। তোমরা আসলে পার্থিব জীবনকে কর্মক্ষেত্র মনে করনি, পার্থিব জীবনকে মনে করেছিলে যে দুনিয়া মানে তো ভোগের জিনিস, সুতরাং এখানে আবার একটা স্টুডি নিয়ে সারা জীবনটা কাটিতে হবে কেন, যেখানে পাবো সেখানে, দুনিয়াটা খুব ভোগ করেছো তো, দুনিয়া মানে তো আরাম বিশ্রামের জায়গা, এখানে আল্লাহ দিয়েছে সুযোগ, অভাব নাই কিছু নাই, কেন ভোর চারটার সময় উঠবো, সকাল নয়টাই ডিউটি, কেন ফজরে উঠবো, খুব ভোগ করেছো, আজ হাব তুম তাইয়্যিবা দেখুন খুব লম্বা ঘুম দিয়েছো, নিদ্রায় কোনো অভাব ছিল না, আজ হাব তুম তাইয়্যিবা দেখুন আয়াতের তাফসীর ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরাম আমরা আয়াত নাযিল হওয়ার পরে এত ভয়ভীত হয়েছিলেন যে ভালো কিছু কোনোদিন খেতে পেলে ভয়ে পড়ে যেতেন যে আজকে এত ভালো খেয়ে নিলাম তো আল্লাহ তো জান্নাতে মহরুম করে দিব, হইতে পারে আমাদেরকে বলা হইতে পারে যে দুনিয়াতে খেয়ে ফেলেছে আর পাবে না, সুবহানাল্লাহ কত ভয় করত, অথচ কত কষ্টের জীবন যাপন করেছেন, ভাত জীবনে খেতে পাননি, হ্যাঁ উটের দুধ না, মাঝে মধ্যে কখনো উটের গোস্ত বকরির গোস্ত, আর না হলে আসল প্রধান খাদ্য তাদের খেজুর আর পানি, আর তাতেই এত ভয় পেতেন তারা, আর আজকে কত রকমের খাচ্ছেন আর কত রকমের ভোগ করছেন, আর তারপরে আবার হারাম ভোগ, বিশেষ করে যারা হারাম ভোগ করবে, হারাম ঘুম ভোগ করবে, হারাম খাওয়ার জিনিস ভোগ করবে, হারাম পানীয় ভোগ করবে, শারাব মদ বিড়ি সিগারেট গাঁজা, হারাম আরাম বিশ্রাম করবে, হারাম এই চোখের ভোগ করবে, হারাম জিনিস দেখবে, ফিল্ম ব্লু ফিল্ম দেখা চোখের ভোগ, আজ ভাব তুম তাইয়্যিবাতে কুম তোমরা পাক পবিত্র তোমাদের দুনিয়াতেই শেষ করে ফেলেছিলে, ওয়াস্তাম তা তুম বেহা আর তোমরা সেখানে খুব ভোগ বিলাস করেছিলে, ফালিয়াউমা তুজজাউনা আযাব আলহুন সুতরাং আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে বড় অপমানজনক আযাবের বদলা, আজকে অপমানজনক আযাব ছাড়া আর কিছু পাবে না, কারণ দুনিয়াতে শেষ করে চলে এসেছে তোমরা, পৃথিবীকে তোমরা কর্মক্ষেত্র মনে করনি ভোগের ক্ষেত্র মনে করেছিলে, ভোগের ক্ষেত্র জান্নাত, রেজাল্ট পাওয়ার পরে ডান হাতে আমল নেওয়ার পরে তারপরে যখন জান্নাতে যাবেন ওটা হচ্ছে ভোগের ক্ষেত্র, কিন্তু ভোগের ক্ষেত্র পাপিষ্ট গুনাহগাররা কাফের বিদিন মুশরিকরা এবং মুসলিম সমাজের যারা গুনাহগার পাপিষ্ট যারা তাদের রাস্তায় কাফেরদের রাস্তায় চলেছে তারা দুনিয়াকে ভোগের জগৎ মনে করে নিয়েছে, এটা ভোগের জগৎ নয়, এখানে পা রাখতে হবে ওইভাবে যেভাবে কোন রাস্তায় চলছেন আর দেখছেন খুব কাঁটা পড়ে আছে, তাহলে কিভাবে পা রাখেন, বেছে বেছে দেখে রাস্তা দেখে দেখে যে কোথায় কাঁটা নাই ওখানে পা রাখবো, কোথায় কাঁটা নাই ওখানে পা রাখবো, এর নাম হচ্ছে ওয়াজাকাত তোকা, একজন কবি বলছেন এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে বেঁচে থাকা তাকওয়ার জীবন, এইভাবে জীবন যাপন যারা করেছে তারা আখিরাতে জান্নাতে ভোগ বিলাস করবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ বলছেন আজকে তোমাদের অপমানজনক আযাব দিয়ে বদলা দেওয়া হবে, বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদ, কেন আল্লাহ অপমানজনক আযাব কেন আখিরাতে দিবেন এই লোকদেরকে, দুটি কারণ এখানে উল্লেখ করা হয়েছে, এই জন্য যে তোমরা পৃথিবীতে অন্যায় ভাবে তাস্তাকবিরুন অহংকার করবে, তাহলে অহংকার করা জাহান্নামে যাওয়ার কারণ, অহংকার মানে মানুষ বুঝে শুধু মানুষের সামনে যদি অহংকার করি, মানুষের সামনে অহংকার করলে যদি জাহান্নামে যেতে হয় যে আল্লাহর সামনে অহংকার করে সেজদা করতে রাজি নাই, মানে পাঁচ হাতে নামাজ পড়তে রাজি নাই, নামাজ পড়তেই হবে, আমি তো ভালো ব্যবহারের মানুষ, আমি তো কারো কাঁচা এলে পাই দিই পা দিই না, তাই না, আমি তো ভালো, তুমি আল্লাহর সঙ্গে অহংকারী তাহলে মানুষের সামনে যে অহংকারী তার চেয়ে তো বড় অপরাধী তুমি, আল্লাহ পাক অহংকারীকে শাস্তি দেবেন যেই ব্যক্তি এবাদতে অহংকার করে, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার এবাদতে অহংকার করবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন তারা শীঘ্রই জাহান্নামে লাঞ্ছিত অপদস্ত হয়ে প্রবেশ করবে, সূরা মুমিনে আল্লাহ বলেছেন, তাহলে ইস্তাকবিরুনা আন ইবাদাতি তাহলে অহংকারের যে অর্থ আমাদের সমাজে আছে সীমিত অর্থ, আপনার সামনে যদি সালাম না দিই তো অহংকারী, শুধু এইটুকু অহংকারী। আপনি কথা বলছেন, কেমন আছেন, আমি মুখটা ঘুরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালোই আছে, কম্পিউটারে কাজ করছে, কথা বলছে, লোক অহংকারী, এইটুকু অহংকারী। এই অহংকারী যদি কাবিরা গুনাহ হয় তাহলে যে ব্যক্তি আল্লাহর সামনে অহংকার করে পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হয় আরো বড় অপরাধী। যার ইমানের কোনো চিন্তাই হয়নি, পরকালের চিন্তা হয়নি, সে বড় অহংকারী। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে কোনোদিন চিন্তাও করল না পরকাল সম্পর্কে, যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, কোথায় আমার আমার পরিণাম, কোথায় আমাকে যেতে হবে। তার অহংকার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ অবিমা কুন্তুম তাসকুন, আর এই জন্যই তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে যে তোমরা ফাসিকি পাপীর পাপের কাজ করতে। তাসকুন মানে তোমরা পাপের কাজে লিপ্ত থাকতে। তাহলে জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে অহংকার করা আল্লাহর সামনে বা বান্দার সামনে, আর আরেকটি কারণ হচ্ছে যে কোনো পাপে লিপ্ত থাকা। অবিমা কুন্তুম তাসকুন, এই দুটি কারণ আল্লাহ এখানে সমস্ত কারণগুলি এর মধ্যে চলে আসবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমের নিয়ম হচ্ছে মানব জাতিকে সংশোধন করার জন্য যুগে যুগে যেসব আল্লাহ পাকের নিদর্শন, কোন জাতি যদি ভালো কাজ করেছে আল্লাহ সম্মানিত করেছেন, কোন জাতি যদি অন্যায় কাজ করেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে অপদস্থ করেছেন, ধ্বংস করেছেন, এগুলি তুলে ধরেছেন কিস্তা কাহিনীর রূপে না উপদেশ দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক আংশিক তুলে ধরেছেন, পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে তুলে ধরেননি। একমাত্র ইউসুফ আলী ইসলামের ঘটনা সূরা ইউসুফে ছাড়া কোন ঘটনাই আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি তুলে ধরেননি। তারপরে যেই দিকগুলোতে কোনো প্রয়োজন নেই, যেমন নাম, হ্যাঁ ইউসুফের মায়ের নাম কি, ইউসুফ আলী ইসলাম বিয়ে করলেন করলেন না, কাকে করলেন, কটা স্ত্রী ছিল, তুলে ধরেছেন, তুলে ধরেননি। কারণ হচ্ছে কোনো ফায়দা নেই, কারো কয়টা স্ত্রী আছে আর না আছে, স্ত্রীগুলির নাম কি আর মায়ের নাম কি বাবার নাম কি, এতে কোনো ফায়দা নেই, ঠিক না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গেলেন, এতে ফায়দা আছে, আপনার জন্য আমার জন্য শিক্ষা আছে। মূসা আলাইহিস সালামকে কোথায় মানুষ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন কার দ্বারা হইল, আর কোথায় আল্লাহ পৌঁছালেন, এতে শিক্ষা আছে। আদ সম্প্রদায় সমুদ সম্প্রদায়কে আল্লাহ কেন ধ্বংস করলেন, কি করেছিল তারা, ওই দিকগুলি আল্লাহ তুলে ধরেছেন। এখানে ওই আদ সম্প্রদায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করে উপদেশ দিতে চেয়েছেন আমাদেরকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে। আল্লাহ বলছেন ওয়াজকুর আখা আদিন, আদ সম্প্রদায়ের ভাই এর কথা স্মরণ করো। ওয়াজকুর আখা আদিন, আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করো। আদ সম্প্রদায়ের ভাই কাকে বোঝানো হয়েছে এখানে, রসুল। আদ সম্প্রদায়ের রসুলের নাম কি ছিল, হুদ আলাইহিস সালাম, ঠিক বলেছেন, হুদ আলাইহিস সালাম। খুব প্রাচীন যুগে, খুব পুরনো যুগের ঘটনা, নূহ আলাইহিস সালামের যুগের আগের ঘটনা এগুলি। আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায়, দুটি সম্প্রদায় আরব উপদ্বীপে বসবাস করত, সামুদ সম্প্রদায় তাবুক এলাকায়, আর আদ সম্প্রদায় ইয়ামান অথবা ইয়ামান ওমান আর সৌদি আরবের বর্ডার এলাকা, ওইসব এলাকায়, যেটাকে আরবুল খালি বলা হচ্ছে আজকাল আরবিতে। রবুল খালি মানে হচ্ছে যে সৌদি আরবের চতুর্থ অংশ একবারে শূন্য, মানুষ শূন্য আছে, মরুভূমি আর মরুভূমি, যেটা আপনি এখান থেকে আল হাসাব পার হওয়ার পরে, সার্বা কাতারের বর্ডার পার হওয়ার পরে, যখন আপনি আরব আমিরাতের বর্ডারের দিকে চলে যাবেন, বাথা এলাকা ওইদিকে, ওইদিকে আরামকোর লোকেরা থাকে, বাংলাদেশি প্রচুর লোক ওখান থেকে টেলিফোন করে, যারা আমার বক্তব্য দূর থেকে শোনে তারা, তো ওইসব এলাকা ডিজার্ট এলাকা, কোনো মানুষ নেই, কোনো বস্তি নাই, তেমন রাস্তাঘাটও নাই। মাঝে মধ্যে ইন্টারনেট দেখা যায় যে ওখানে কেউ গাড়ি নিয়ে ফেসে গেছে, আর গাড়ি খারাপ হয়ে গেছে, কেউ সহযোগিতা করার নেই, মারা গেছে, খোঁজ খবর নাই, কয়েক মাস পরে, কয়েক বছর পরে, তারপরে উপর থেকে এরোপ্লেনের মাধ্যমে বা ওই হেলিকপ্টারের মাধ্যমে গিয়ে ওই সব পাওয়া যাচ্ছে এলাকার। আরবুল খালি সৌদি আরবের যেটাকে বলা হচ্ছে ওয়ান ফোর্থ খালি শূন্য হয়ে আছে, এমটি, এমটি কোয়ার্টার বলে ওটাকে ইংরেজিতে। আরবুল খালি মানে হচ্ছে এমটি, আল খালি মানে হচ্ছে এমটি মানে শূন্য, আর কোয়ার্টার। তো এ এলাকা, ওই এলাকায় ছিল আদ সম্প্রদায়। এই আদ সম্প্রদায়ের ভাই বলা হয়েছে। এতে থেকে কিছু আজকাল যারা ইসলামে নতুনত্ব চায়, তার এর থেকে দলিল নেওয়ার চেষ্টা করেছে যে কাফেরকে ভাই বলা যাবে, অমুসলিমকে ভাই বলা যাবে। অজকুর আখা আদিন, আদ সম্প্রদায়ের ভাইকে স্মরণ করো। তো আদ সম্প্রদায় কাফের ছিল, আর এখানে তার ভাই, তাদের ভাই বলা হচ্ছে কাকে, হুদ আলাইহিস সালাম মুমিন ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন, এখানে যেমন ভাই বলা হলো সেজন্য বলতে পারি যে কোন খ্রিস্টান কে ইহুদি কে ব্রাদার, ভাই কেমন আছেন, হ্যাঁ আমার এক খ্রিস্টান ভাই আমার রুমে থাকে বলতে পারেন। আজকাল ইসলামের নামে নতুনত্ব চায় কিছু লোকেরা, মডার্ন ইসলাম তারা নিতে চায়, এই ধরনের লোক যারা এখান থেকে তারা দলিল নেওয়ার চেষ্টা করেছে। অথচ স্পষ্ট আয়াত যেটা আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় নিশ্চয় মুমিনরা এক অপরের ভাই, ওই আয়াত ছেড়ে দিল আবার, ওই গেল কোথায়? যেখানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ছেলে যখন কুফরি করলো কেনান ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের লোক নয়, ওই আয়াত উপেক্ষা করলো। হ্যাঁ ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ দিন, সূরা তাওবার আয়াত, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে যাকাত দেয় তাহলে তোমাদের দিনী ভাই ধর্মীয় ভাই, ওই আয়াত ছেড়ে দিল। দেখলেন স্পষ্ট আয়াত ছেড়ে দিয়ে, কিন্তু অস্পষ্ট যেটা অন্তরের বক্রতার প্রমাণ হচ্ছে যে যারা স্পষ্ট ছেড়ে দিয়ে অস্পষ্টর পিছনে ছড়বে। সূরা আলে ইমরানের শুরুতে যদি তাফসীর পড়েন দুই তিনটা পাতা তাহলে ওই আয়াত পেয়ে যাবেন, ফামাল্লাযী ফী কুলুবিহি যাইগ, যাদের অন্তরে বক্রতা আছে ওই সন্দেহের জিনিসগুলি খুঁজে, অস্পষ্ট জিনিসগুলি খুঁজে আর স্পষ্টকে ছেড়ে দেয়। কবর মাজার পূজার জন্য অস্পষ্ট কথা খুঁজবে আর স্পষ্ট, আল্লাহ শিরক নিষেধ করছেন, আল্লাহ একমাত্র একমাত্র আছি, আল্লাহকে সিজদা করো, আল্লাহ ছাড়া লা তাসজুদু লিশামস ওয়াল কমার, সব ছেড়ে দেবে, স্পষ্ট আয়াত ছেড়ে দিয়ে অস্পষ্ট পিছনে ছুটবে না। এটা হচ্ছে যে কোনো গোমরাহ পথভ্রষ্টদের লক্ষণ। এখানে আখা আদিন, আদের ভাইয়ের কথা, আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করো, মানে ওই বংশের যেহেতু তিনি লোক ছিলেন, বংশের লোক হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি যে আপনার বংশের না, সেই ক্ষেত্রে ভাই বলা এখান থেকে দলিল নেওয়া যুক্তিসঙ্গত। আপনার বংশেরই যদি হয় আর যদি কেউ নাস্তিক হয়ে যায় তাহলে কেউ বলতে পারে যেটা তো আপনাদেরই ভাই, আপনাদের ভাই মানে আপনার বংশের লোক, এই অর্থে এখানে বোঝানো হয়েছে। এখানে এই কথা বলতে বলা হয়নি যে কাফেরকে ভাই বলো, কারণ আল্লাহ শর্ত বলছেন তারা তওবা করে নামাজ কায়েম করে যাকাত দেয় ঈমান নিয়ে আসে তাহলে তারা ইখওয়ানুকুম ফিদ দিন, তাহলে ধর্মীয় ভাই। তাহলে ইসলামে যে ধর্মীয় ভাতৃত্ব আছে, ইমানি উখওয়াত, ইমানি ভাতৃত্ব আছে, যেটা দুনিয়ার কোনো দিনে নেই, কোনো ধর্মে নেই। আর এই বিষয়টি মুসলিমদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারে, যেখানকারই হন না কেন আমরা এক হাতের মতো, এক হাতের মতো, কারণ আমরা দিনই ভাই, আমাদের সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক। আজকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে জাতীয়তা, ভাষার জাতীয়তা, রঙের জাতীয়তা, অঞ্চলের এলাকার জাতীয়তা, বর্ডারের জাতীয়তা, মানুষের তৈরি করা বর্ডারের জাতীয়তা, নানা রকমের জাতীয়তা। এই জাতীয়তা, জাতীয়তা একদিকে কুফরির দিকে, যেমন ধর্ম নিরপেক্ষতা কুফরি তেমন জাতীয়তা কুফরি। আমাদের দেশে যারা ইসলাম ইসলাম করে তারা এই কথাগুলো আবার বলে না, শুধু ধর্ম নিরপেক্ষতার কথা বলবে, হ্যাঁ কিন্তু জাতীয়তা যে কুফরি কথা বলবে না, জাতীয়তা কুফরি। জাতীয়তা যদি কোনো স্থান থাকতো ইসলামে তাহলে আমার পাশে বাড়িতে যদি কোনো কাফের থাকে, আমার প্রতিবেশী হচ্ছে কাফের, আর আপনার বাড়ি 5000 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে, তাহলে কে কাফের হয়? কাফের কাফের হয় যে আমার পাশে বাস করে, মেনে নিবেন এটা? এটা কুফরি, স্পষ্ট কুফরি। 10,000-20,000 কিলোমিটার দূরে থাকে কিন্তু সে ব্যক্তি মমিন, রঙের সাথে সম্পর্ক নাই, ভাষার সাথে সম্পর্ক নাই, তার ভাষার একটা শব্দ বুঝি না, সে আমার অত্যন্ত নিকটবর্তী, আর আমার বাড়ির পাশে যে থাকে সে আল্লাহর শত্রু, আল্লাহর দিলের শত্রু, সে আমার থেকে অনেক দূরে, তার মানে তার সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে, দুনিয়ার চলাফেরার জন্য যতটুকু ভালো ব্যবহার লাগে, কেমন আছো, ভালো আছো, অসুস্থ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ছেলেকে দেখতে গেছেন, এসব আপন জায়গায় ঠিক আছে, কারোর সাথে খারাপ ব্যবহার ইসলাম করতে পারেনি, কিন্তু তাকে ভাই বলবেন বা তাকে আত্মীয় বলবেন বা এর ভিত্তিতে জাতীয়তা কায়েম হবে যে আমরা একই এলাকার লোক, একই ডিস্ট্রিক্ট, একই থানার লোক, কুফরি মতবাদ, এটা হচ্ছে কুফরি মতবাদ। কারণ এর ভিত্তিতে লড়াই হচ্ছে, রিয়াজে কিছুদিন আগে লড়াই করেছে দুই দল বাঙালি, একদল কুমিল্লা আর দল নোয়াখালী, কুমিল্লা নোয়াখালীর লড়াই, কিসের জন্য হইল? জাতীয়তার জন্য। কুয়েতে লড়াই হয়েছে, একদিকে বাঙালি আরেকদিকে মিশরি, একজন আর একজন দুইজনের এইদিকে বাঙালি এই যে একদিকে মিস্ত্রি, দুইজন লড়াই শুরু হলো আর এইদিকে শত শত বাঙালি এদিকে শত শত মিস্ত্রি হাজির। জি, এটাই হচ্ছে কুফরি জাতীয়তা। অথচ সেখানে উচিত ছিল কি যে দোষ কার বিচার করবো আমরা, এরাও মুসলিম ওরাও মুসলিম, ঠিক আছে যে অপরাধী আছে জালেম আছে তার শাস্তি দেব, অথবা আমরা বিচার না করতে পারি তাহলে বিচার যেখানে হবে আদালতে পেশ করব। কিন্তু এই দিক থেকে ওই দিক থেকে ইট পাটকেল নিয়ে লোহা নিয়ে আর যা কিছু আসে সামনে তা নিয়ে যুদ্ধ চলেছে কয়েক ঘন্টা ধরে। হ্যাঁ জি, জাতীয়তা কুফরি, জাতীয়তা কুফরি মনে রাখবেন। ইসলামের কোন জাতীয়তা নাই ইসলামের জাতীয়তা ছাড়া। আল্লাহ পাক আমাদের থেকে জমা করেছেন, একত্রিত করেছেন ইসলাম দিয়ে। নাহনু কওমুন আযযানা আল্লাহ বিল ইসলাম, উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন কি দিয়ে, ইসলাম দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। ফা মাহমা বাগাইনাল ইজ্জাতা মিন গায়রিহি, যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস দিয়ে আমরা শক্তিশালী হতে চাই, যে আমরা এই জাতীয়তা ভাষার ভিত্তিতে আমরা শক্তিশালী হব, আঞ্চলিকতার ভিত্তিতে আমরা শক্তিশালী হব, আমরা রঙের ভিত্তিতে শক্তিশালী হব, তাহলে আজাল্লানাল্লাহ আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করে দেবে, লাঞ্ছিত করে দেবে। এইভাবে আরব জাতীয়তা লাঞ্ছিত করেছে ফিলিস্তিনি ভাইদেরকে। এই আরব জাতীয়তা মানে আমরা ফিলিস্তিনি সমস্যাকে এখন আমাদের সমস্যা, ভারতীয় মুসলমানদের সমস্যা মনে করি না, এটা বাংলাদেশের মুসলমানদের সমস্যা মনে করি না, এটা পাকিস্তানের মুসলিমদের সমস্যা মনে করি না, এটা আরবদের সমস্যা। কাফেররা এইভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, অথচ ফিলিস্তিনি সমস্যা ইহুদিদের সাথে এটা প্রত্যেক মুসলিমের সমস্যা। শুধু ফিলিস্তিনের উপর আক্রমণ না, প্রত্যেক মুসলিমের উপর আক্রমণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে স্মরণ করো আদের ভাইকে, ইজ আনজারা কওমহু বিল আহকাফ, যখন নিজ সম্প্রদায়কে সতর্ক করেছিল আহকাফ নামক স্থানে। আহকাফ ওই এলাকার নাম ছিল আহকাফ, যেহেতু সেখানে বালির পাহাড় ছিল, বাড়ির স্তূপ ছিল। অকাদ খালাতিন নজরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, আর তাদের পূর্বে এবং তাদের পরে বহু সতর্ককারী নবী রসুলগণ এসেছিলেন। তাহলে আদ সম্প্রদায়ের আগেও নবী রসুল এসেছিলেন, আর আদ সম্প্রদায়কে ধ্বংস করার পরেও বহু নবী রসুল এসেছেন। তারা সকলেই বলেছিলেন, দেখেন তাহলে প্রত্যেক নবীর দাওয়াত, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, সিজদা ইবাদত। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, কবর মাজারে সিজদা চলবে, দোয়া ইবাদত, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করবে না। তাহলে ইয়া গাউসা বাবা মাদাদ, ইয়া খাজা গরিব নামাজ মারা চলবে, শিরক কুফরি। যেমন হরে রাম হরে কৃষ্ণ চলবে না, তেমনি ইয়া গাউসুল আজম ইয়া খাজা বাবা একই ডাক, একই ডাক, শিরকি ডাক, দুটোতে সামান্যতম কোনো পার্থক্য নেই। এটা আরবিতে ডাকলেন ফার্সিতে ডাকলেন সেজন্য বাবা, এটা মুসলিমরা ডাকলো সেজন্য এটা, এটা মুসলিমদের একটা ফিরকার একটা দলের ধর্ম, আর ওইটা হিন্দুদের হরে রাম হরে কৃষ্ণ, কোনো পার্থক্য নেই। আল্লাহ আল্লাহ কসম করে বলছি কোনো পার্থক্য নেই, এই দুই ধর্মে কোনো পার্থক্য নেই, দুটোই বহুত্ব, দুটোই শিরক। আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় করছি তোমাদের জন্য মহান দিনের আযাবের শাস্তি, কিয়ামতের দিনের আযাবের ভয় করছি, আযাবা ইয়াউমিন আযীম, অথবা বলতে পারেন যে এমন দিনের মহা মহা শাস্তির, বড় শাস্তির ভয় করছি, দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি ভয় করছি। কালু, তখন তারা বলেছিল কাকে, নবী হুদ আলাইহিস সালামকে, আজে তানা, হে নবী, নবী তো তারা বলতো না, হে হুদ, আজে তানা, আমাদের কাছে তুমি কি এসেছো লিতাফে কানা না আলে হাতে, না আমাদের দেবদেবী থেকে ফিরিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ আমরা দেবদেবীর পুজো পাঠ করছি, এটা তোমার হিংসা হচ্ছে, এই জন্য ফিরিয়ে দিবে আমাদেরকে। এইরকমই ধারণা বাতিলপন্থীরা এরকমই ধারণা করে যে আমাদের দল ভেঙে দিতে চায়, আসলে আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়, লেতাফে কানা মানে লেতাশ্রেফানা, আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, না আলেহাত আমাদের দেবদেবী থেকে, যেই ওয়াদা আমাদের সাথে করছো বা যে যে ধমক দিচ্ছ যে যদি না মানো না ইমান নিয়ে আসো, এ দেবদেবীর পূজা মূর্তি পূজা যদি না ছাড়ো, শিরিক না ছাড়ো, আল্লাহর আযাব আসবে, ফাতেনা নিয়ে আসো, ওই তোমার আযাব নিয়ে আসো, ইনকুন্তা মিনাস সাদেকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, দেখে নি তোমার সত্যতা কতটুকু, যদি আযাব এনে দিতে পারো তাহলে দেখবো যে না তুমি বেড়া সব সত্যি আছো। কালা, প্রত্যেক নবী যখনই আযাবের চ্যালেঞ্জ করেছে জাতি, তখন এই কথা বলেননি যে ঠিক আছে আযাব এনে দেব, আমাদের মতো অধৈর্য ছিলেন না তারা, তারা বড় ঠান্ডা মেজাজের ইসলামের দাওয়াত দিতেন। সুতরাং সাথে সাথে বলতেন, দেখো আজাব আনা আমার কাজ না, আজাব নিয়ে আসা কাজটা আল্লাহ পাকে, আমার যে কাজ ডিউটি সেই ডিউটিতে এসছি আমি, আমার কাজ হচ্ছে তোমাদেরকে দাওয়াত দেওয়া, তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করা, তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, সে কাজ এসছে। তাআলা তখন বলতেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আজাব কখন আসবে না আসবে এর এলম এর জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে, আমি বলতে পারবো না, এর ক্ষমতা আমার নেই। তবে আমি তোমাদেরকে লক্ষ্য করছি যে তোমরা বড় মূর্খ জাতি, গো মানতে চাইছ না, মূর্খামি করছো, নিজেরই ক্ষতি করছো। মূর্খ কে যে নিজের ক্ষতি করে, সে মূর্খ, জানে না বুঝে না সে মূর্খ, শুধু নাই যে জানে তারপর মানতে চায় ও বেশি মূর্খ, যে জানে না আর মনে করে আমি জানি সে আরো বড় মূর্খ, আছে না এরকম। তারপর আল্লাহর আযাব চলে আসলো, দীর্ঘদিন তাফসীরকার বলেছেন দীর্ঘদিন ওই এলাকাতে বৃষ্টি হয়নি, দুর্ভিক্ষ অনাবৃষ্টি ছিল। তাহলে বৃষ্টির জন্য কত মরিয়া হয়েছিল, হাই কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে, হঠাৎ করে আকাশে একদিন দেখছে মেঘমালা, খুশির শেষ নাই, পাঁচ বছর দশ বছর ধরে বৃষ্টি নাই, এমনি তো আরো দেশে বৃষ্টি হয়নি এখনো, আর তখন পাঁচ বছর দশ বছর দুর্ভিক্ষ আর গণনা বৃষ্টি। তারপরে মেঘ দেখেছে ফালাম্মা রাহু আরেজান, যখন তারা দেখলো, আরেজান মানে সাহাবান, মেঘমালা আকাশে, মুস্তাকবিলা আওদিয়াতিম, তাদের উপত্যকার সামনে, উপত্যকা পাহাড়, পাহাড়ের ওই দিক থেকে দেখছে আরে মেঘ কালো হয়ে চলে আসছে, খুশির শেষ নাই, আমোদ ফুর্তি। কালো তখন তারা খুশিতে বললো, হ্যাঁ যা আর এদিন মুমতেরোনা, এই যে মেঘমালা মুমতেরোনা, আমাদেরকে বৃষ্টি দেবে, আমাদেরকে বৃষ্টি দেবে। আল্লাহ বলছেন বালহুয়া মাস্তাজালতুম, আসলে বৃষ্টি নয় এটা, বরং এটা তাই যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে নবীর সাথে, নিয়ে আসো হে হুদ, কোথায় তোমার আজাব গেল গো, নিয়ে আসো না কেন, তুমি ঠাট্টা করতো, তুমি যে বলছো যে আমরা ইমান না নিয়ে আসলে, আমরা বিশ্বাস না করলে, আমরা যদি পরকাল বিশ্বাস না করি, আমরা যদি তোমার প্রতি ইমান না নিয়ে আসি, আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসি, তাহলে নাকি আজাব আসবে, কোথায় তোমার আজাব, এভাবে ঠাট্টা করত। মাস্তাজাল তুমবে, যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে, রিহুন, এতে বৃষ্টি নেই পানি নেই, এতে আছে ঝড়, রিহ, রিহুন মানে ঝড়, ফিহা আজাবুন আলিম, আর তাতে রয়েছে ভয়াবহ শাস্তি, ভয়াবহ শাস্তি, তদম্যের কুল্লাশে, প্রত্যেক বস্তুকে সর্বনাশ করে দেবে, এমন আজাব, এমন ঘূর্ণিঝড় শুরু হইল যে তদম্যের কুল্লাশে সবকিছুকে একেবারে ধ্বংস করে দিল। বে আমরে রব্বেহা, এই ঝড়ের রবের আদেশ মোতাবেক, বে আমরে রব্বেহা মানে ওই রব্বুর রিহ, ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনহুম, সকাল হইল তাদের বস্তিগুলো ছাড়া, মাসাকিন মানে তাদের বসতিগুলি ছাড়া আর কিছুই দেখা যায় না, তাদের বাড়ি ঘরগুলো চিহ্ন আছে, এই জায়গা একটু উঁচা আছে, বাড়ি থাকলে উঁচা হয় না, রোড রাস্তা রাস্তা থাকলে একটু উঁচা থাকে, তারপরে বাড়িগুলো ধরো অন্য জমি জায়গা চাইতে বাড়ি যেটা ভিটে মাটি একটু উঁচা থাকে, ওই জায়গাগুলো চেনা যাচ্ছে, এখানে কোনো বাড়ি ছিল, এই জায়গাগুলোতে বাড়ি ঘর ছিল, আর কিছুই পাওয়া যায় না। এরা এত লম্বা লম্বা ছিল আর এত শক্তিশালী তারা ছিল যে এর চাইতে শক্তিশালী জাতি মানব জাতির মধ্যে পয়দা হয়নি। কয়দিনের ঝড় ছিল বলতে পারেন কেউ? এই সূরাগুলি তফসির হয়ে গেছে সূরা হাক্কাতে, সূরা হাক্কাতে আল্লাহ পাক বলেছেন 29 পারায়, সাখারা আলাইহি সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আর আট দিন বিনা বিরতিতে, অবিরাম ঘূর্ণিঝড়, অবিরাম ঘূর্ণিঝড়, দশ মিনিটের ঘূর্ণিঝড় একবার পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্টে হয়েছিল, তখন আমি মদিনায় পড়াশোনা করতাম, দশ মিনিটেরও বেশি নয় মনে হয়, মানে নামাজ আসর নামাজ পড়তে যে লোকগুলি মসজিদে ঢুকেছে ওরা বেঁচে গেছে, আর ওই গ্রামের উপর দিয়ে ঝড় কিছু দশ মিনিটও লাগে না তো নামাজ পড়তে, আমার মনে হয় পাঁচ মিনিট তারও কম। তো এইরকম একটা ঝড় হয়েছিল, তাতে বাড়ি ঘর তো উড়িয়ে নিয়ে গেছে, মানুষ উঠছে, গাড়ি কার রোডে চলছিল উঠছে, সুবহানাল্লাহ, মাত্র বিশ বাইশ বছর আগের ঘটনা। আর আট দিন ধরে যদি এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব চলতে থাকে, কি অবস্থা তাদের হয়েছিল? কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবেই আমি অপরাধীদেরকে চরম শাস্তি দিয়ে থাকি, নাজজি, এইভাবে আমি বদলা দিয়ে থাকি আল কওমাল মুজরিমিন, অপরাধীদেরকে। অপরাধীদেরকে বদলা দিয়ে থাকেন। কেউ এই কথা মনে করিও না শুধু আদকে শাস্তি দেওয়া হয়েছে, সামুদকে শাস্তি দেওয়া হয়েছে, আমরা কাল্লা দিবে না, আমরা নবীর উম্মত, আমাদেরকে দেবে না। হ্যাঁ, সুনামি শুধু ইন্ডোনেশিয়া হয়েছে আর শ্রীলঙ্কা হয়েছে, বাংলাদেশে হবে না, ভারতে হবে না, এই কথা ভাবিও না কখনো। জাপানে শুধু ভূমিকম্প হয়েছে, সৌদি আরবে হবে না, এই কথা ভাবিও না। যেখানে পাপ আসবে সেখানে আল্লাহর আযাব আসবে। কেজালিকা নাজিজিল কওমাল মুজরিবিন, আল্লাহ পাকের নীতিমালার কথা আল্লাহ উল্লেখ করে এইভাবে যে কোনো যুগের মুজরিম অপরাধীদের আমি শাস্তি দিয়ে থাকি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইন মাক্কান্নাকুম ফী, আর নিঃসন্দেহে আমি তাদেরকে বড় শক্তিশালী করেছিলাম, আদ সম্প্রদায়কে বড় শক্তিশালী করেছিলাম, ফীমা এমন এমন ক্ষেত্রে, ইন মাক্কান্নাকুম ফী যেই ক্ষেত্রে তোমাদেরকে এত শক্তিশালী করিনি। ইন মানে এখানে না, ইন মানে ইনের প্রসিদ্ধ অর্থ হচ্ছে যদি, কিন্তু এখানে ইন মানে না ফিয়া, নেগেটিভ। ইন মাক্কান্না তোমাদেরকে এত শক্তিশালী করিনি, কাকে আল্লাহ সম্বোধন করে বলছেন? মক্কার লোকদের, মক্কার কোরাইশদেরকে আল্লাহ বলছেন যে দেখো কোরাইশরা, এই আদ সম্প্রদায় তোমাদের কাছে কয়েকশো কিলোমিটার দূরে ইয়ামানের বর্ডারের দিকে, এদেরকে এত শক্তিশালী করেছিলাম অথচ প্রাচীন যুগে, যে তোমাদেরকে এত শক্তিশালী করেন, তোমরা তো দুর্বল, তাহলে তোমাদের ধ্বংস করাটা কোনো ব্যাপারই না, এত শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি। এমন না যে ওরা দুর্বল ছিল এই জন্য সব হালাক হয়ে গেছিল ঝড়ে, এমন না যে তাদের বুদ্ধি ছিল না এই জন্য ইমান নিয়ে আসেনি, তোমাদের চেয়ে তো বড় বুদ্ধিমান ছিল, কিন্তু বুদ্ধিকে কাজে লাগাইনি, চক্ষুকে কাজে লাগাইনি। ওয়াজা আল্লাহ লাহুম সামান, তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, আফসারান দৃষ্টি শক্তি দিয়েছিলাম, ওয়াফেদা আর তাদেরকে হৃদয়ও দিয়েছিলাম, জ্ঞান বিবেক বুদ্ধিও দিয়েছিলাম। ফামা আগনা আনহুম সামআহুম, তাদের কাজে আসেনি তাদের শ্রবণ শক্তি, ওয়ালা আফসারহুম তাদের দৃষ্টি শক্তি কাজে আসেনি, ওয়ালা আফেদাতহুম আর তাদের যে চিন্তা শক্তি তাদের হৃদয়ের শক্তি তাও কাজে আসেনি, মিন শাইইন কোনো ক্ষেত্রে কোনো লাভ হয়নি তাদের এত বুদ্ধিমান হয়েও। কেন কাজে আসেনি? ইজ কানু ইয়াজহাদুন বি আয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহর আয়াতকে আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল। ওয়াহাকা বিহি মা কানু বিহি ইস্তাহজিউন, আর যা নিয়ে তারা ঠাট্টা মজাক করত ধর্ম নিয়ে ইসলাম নিয়ে, তার আজাব শাস্তি তাদেরকে ঘিরে ফেললো। হাকা মানে ঘিরে ফেলা, তাদেরকে ঘিরে ফেললো। মা কানু বিহি ইস্তাহজিউন, ওই আজাব ওই শাস্তি যা তারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কোরা ওয়াসাররাফনাল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন, আর নিঃসন্দেহে আমি ধ্বংস করেছি মা হাওলাকুম তোমাদের আশেপাশে, মিনাল কোরা বহু জনপদকে। আল্লাহ মক্কার লোকদেরকে বলছেন যে শুধু আদ জাতি নয়, তোমাদের আশেপাশে চারিদিকে যদি একটু তাকিয়ে দেখো তো তোমাদের আশেপাশে বহু জনপদকে, বহু গ্রাম, বহু দেশকে ধ্বংস করেছি, ধ্বংস করেছি লুত সম্প্রদায়ের এলাকা, ধ্বংস করেছি নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামের জাতিকে ইরাকে, ইরাকও কাছে আরব থেকে, ধ্বংস করেছি সামুদ সম্প্রদায়কে, ধ্বংস করেছি এইভাবে শোয়েব আলাইহিস সালামের জাতিকে, ধ্বংস করেছি ফেরাউন, ফেরাউনের সেনাবাহিনীকে, ধ্বংস করেছি আবরাহার সেনাবাহিনীকে। মা হাওলাকুম মিনাল কোরা, মক্কার চারিদিকে যদি তোমরা তাকিয়ে দেখো, শাম দেশ থেকে শুরু করে ইরাক, শাম, ইরাক, তারপরে আপনার ইয়ামান আর আরব জাজির, আরব উপদ্বীপের মধ্যে বহু জাতিকে, বহু জনপদকে আমি ধ্বংস করেছি। ওয়াসাররাফনাল আয়াত, আর বহু নিদর্শন আমি দেখিয়েছি। সাররাফে সার্ফ মানে ফিরিয়ে দেওয়া, সাররাফনার আর একটি তফসির কেউ কেউ করে দেখিয়ে দেওয়ার অর্থ নয়, বরং তারা করেছে সাররাফনা মানে বর্ণনা করেছি, আমি বহু নিদর্শন বর্ণনা করেছি, লা আল্লাহ মিয়ার, যাতে করে মানুষ ফিরে আসে, সংশোধন করে ফিরে আসে। তাহলে সুনামির কথা শুনে ফিরে আসতে হবে, জিদ্দার বন্যার কথা শুনে ফিরে আসতে হবে। শুনেছেন জিদ্দার বন্যার কথা? না শোনার নাই, মাত্র এক দু ঘন্টার বন্যায় মানুষ ভেসে চলে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে, আল্লাহু আকবার, ফিরে আসতে হবে। আর যদি না ফিরেন তো আল্লাহর আজাব পরীক্ষা রয়েছে, আল্লাহর আজাব যদি জেদ্দায় মক্কার 50 কিলোমিটার দূরে আসতে পারে, তাহলে 5000 কিলোমিটার দূরে আসা তো আরো স্বাভাবিক। সুতরাং মনে করবেন না যে আমার আমল খারাপ থাকবে, আকিদা খারাপ থাকবে, আর আমি কোন ওসিলা দিয়ে বেঁচে যাবো, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ফালাউলা নাসারাহুমাল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ কুরবানান আলিহা বাল দাল্লু আনহুম যালিকা ইফকুহুমা কানু ইয়াফতারুন। আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করে বা আল্লাহ ছাড়া অন্য কে সিজদা করে, যেমন কবর মাজারকে সিজদা করে, এরা সাহায্য করে না কেন? এই বিষয়টি গত সপ্তাহে আমি মৌখিক বলেছিলাম, আয়াতে শুনে আল্লাহ বলছেন ফালাউলা নাসারাহুমাল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আল্লাহর নৈকট্য লাভের জন্য, কুরবানান মানে নৈকট্য লাভের জন্য আলেহা উপাস্য হিসাবে সাব্যস্ত করেছে, কেউ সিজদা করছে, কেউ দোয়া করছে, কেউ তওয়াফ করছে কবরের মাজারের, কেউ মনে করছে ওখানে গেলে ছেলে মেয়ে পাবো, ছেলে মেয়ে হয় নাই, কেউ রোগ আরোগ্য তলব করছে যে ওখানে গেলে রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে, কেউ নতুন ছেলে জন্মেছে, স্বামী স্ত্রী চললো, ছেলে নিয়ে ছেলে তাবার রোগ হাসিল করে আজি পীর বাবার শাহজালালের দরগাহ থেকে আটরসি থেকে মাঝবান্ডারি থেকে যাই, আজমের যাই, ভারত থেকে ফিরে আসি। আল্লাহ বলছেন তাদের সাহায্য কেন করে না, ফালাউলা নাসারাহুমুল্লাযিনা, তাদের সাহায্য কেন করে না ওই সব উপাস্যরা, আল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, যাদেরকে তারা সাব্যস্ত করেছে আল্লাহকে বাদ দিয়ে, কুরবান আল্লাহ নৈকট্য লাভের জন্য আলেহাতান উপাস্য হিসাবে, কেন সাহায্য করে না, বল যাল্লু আনহুম, বরং তাদের থেকে তারা দূরে সরে গেছে, হারিয়ে গেছে, কোথায় গেল তোমার দেবদেবী, কোথায় গেল তোমার উপাস্য, কোথায় গেল তোমার শাহজালালার শাহপুরাণ, কোথায় গেল তোমার খাজা বাবা, কেন সাহায্য করে না, আল্লাহ বলছেন। ওয়াজালিকা ইফকুহুম, এগুলি হচ্ছে তাদের মিথ্যা আচরণ, এরা মিথ্যা ধর্ম গড়ে নিয়েছে, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সন্তান সন্ততি দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না, ওমা কানু ইফতারুন, এবং তারা এসব নিজে উদ্ভাবন করেছে, গড়ে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন আকাশের রাস্তায় কঠোর পাহারা দিয়ে দেওয়া হল, আকাশের রাস্তায় ফেরেশতা দিয়ে এত বেশি পাহারা দিয়ে দেওয়া হলো যে জিনেরা আকাশ পথে যেত, আর আকাশের কাছে প্রথম আকাশের কাছাকাছি গিয়ে ফেরেশতারা কি আলোচনা করছে, আজকে কি ফয়সালা হলো, কোন কোন লোকেরা মরবে, কোন গ্রামের লোক কতটা মারা যাবে, কোন জায়গায় আল্লাহর আজাব আসবে, এগুলি কান লাগিয়ে শুনত শুনত। কিন্তু নবী আসার পর 40 বছর বয়সে যখন নবী হলেন, এই রাস্তা বন্ধ হয়ে গেল, এমন পাহারা দেওয়া হলো যখনই একটু সামান্য যাওয়ার চেষ্টা করে তখন কষাঘাত করা হয়, এই যে তারকা বিচ্ছুরিত হয় মনে হচ্ছে, এটাই ওই শয়তানদের উপর কষাঘাত করা হয়। যখন এইরকম অবস্থা দেখলো তখন জিনেরা পেরেশানিতে পড়ে গেল যে এর আগে তো এমনটা ছিল না, কেন এটা হলো। তখন তাদের নেতা বললো যে হয় না হয় কিছু হয়েছে, খোঁজ নাও তো কি হয়েছে, এই সারা দুনিয়া বিচরণ করতে করতে খোঁজ নিতে নিতে নিতে কিছু জিন ইয়ামান থেকে বেরিয়েছিল খোঁজ করার জন্য, ইয়ামান থেকে বেরিয়ে এসে তারা তায়েফ এবং মক্কার মাঝখানে ওয়াদি নাখলা, নাখলা নামক উপত্যকায় পৌঁছেছে। তায়েফ থেকে নবী করিম ইসলামের দাওয়াত দিতে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসলেন, হ্যাঁ আহত হয়ে, আর ফিরে এসে সেখানে নামাজ পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন ফজরের নামাজে, ওই কোরআন তেলাওয়াতের সময় এসে জিনেরা পৌঁছে গেছে, আর কোরআন শুনলো, আরে আশ্চর্য কথা, এইরকম বাণী তো কখনো শুনিনি, এটা তো মানুষের কথা হইতে পারে না, এই কারণেই মনে হয় আমরা আর আকাশ পথে যেতে পারি না। সেখান থেকে তারা মুসলিম হয়ে গেল, ইসলাম গ্রহণ করার পরে নিজ জাতিতে এমন দেশে ফিরে গেল, আর তারপর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। এইভাবে জিনদের মধ্যে আল্লাহ যে ইসলামের দাওয়াত পৌঁছাবেন তার একটা রাস্তা বের করে দিলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানুষের জন্য নবী রাসূল হয়েছিলেন, তেমন জিনের জন্য নবী হয়েছিলেন, জিনের কাছে দাওয়াত পৌঁছবি কি করে, মক্কার লোকের কাছে তো দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে, তাইফের লোকের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে তারা অস্বীকার করেছে, কিন্তু জিনদের কাছে পৌঁছাবার রাস্তা কি, আল্লাহ রাস্তা খুলে দিলেন। এইভাবে একদল জিন মুসলিম হয়ে গেল, আর তার আগে সেই এলাকার দায়ী হয়ে ইসলামের দাওয়াতের কাজ জিন মহলে শুরু করে দিল। আল্লাহ পাক ওই বিষয়টিকে সূরা জিনে বিস্তারিত উল্লেখ করেছেন, এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, ওয়াই সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, হে নবী তুমি স্মরণ করো যখন তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম একদল জিনকে, ইস্তামিউনাল কোরআনা, তখন তারা কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করছিল, ফালাম্মা হাযারুহ, যখন তারা সেখানে উপস্থিত হলো, কালু বলল, আনসিতু, এই চুপ থাকো, শোনো শোনো কি কি পড়া হচ্ছে শোনো, তার মানে ওরা আপোষে গল্প করছে, গল্প করছে আর যাচ্ছে, গল্প করছে আর যাচ্ছে, মোহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, তখন একে অপর বলছে চুপ থাকো চুপ থাকো, শুনতে দাও শুনতে দাও, শুনি কি যেন পড়ছে গো, শুনতে দাও, আনসে তু, চুপ থাকো, ফালাম্মা কোজিয়া, যখন কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেল, মানে নবী সাল্লাল্লাহু নামাজ শেষ হয়ে গেল, তেলাওয়াত শেষ হয়ে গেল, ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন, তখন তারা নিজ জাতির কাছে ফিরে আসলো, মুনজিরিন, সতর্ককারী রূপে, এখন দাওয়াতের কাজের জন্য তারা নিয়োজিত হয়ে গেল ইসলাম গ্রহণ করার পরে। কালু, তারা এসে বললো, ইয়া কওমান, হে আমাদের সম্প্রদায়, ইন্না সামিয়ানা কিতাবান, নিশ্চয় আজকে আমরা এমন এক কিতাবের কথা শুনলাম, উনজিলা মিন বাদে মুসা, মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছে তারপরে এই বড় কিতাব নাজিল হয়েছে। ইনজিলের কথা আল্লাহ কেন উল্লেখ করলেন না এখানে, বা ওই জিনেরা কেন উল্লেখ করেন, এই জন্য যে মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নবী রসুল, আর ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের রসুল, একই জাতির রসুল, আর মুসা আলাইহিস সালামের কিতাবে তাওরাতে বিস্তারিত আহকাম বিধিবিধান ছিল, ইঞ্জিলে সংক্ষিপ্ত ছিল, ইঞ্জিলটা পূর্ণ কিতাব নয় বরং তাওরাতের পরিপূরক কিতাব। এই জন্য খ্রিস্টানরা ইঞ্জিলও মানে তাওরাতও মানে, ইঞ্জিলও মানে তাওরাতও মানে। তাওরাতে তাদের আহকাম বিধিবিধান রয়েছে যেটাকে ওল্ড টেস্টামেন্ট তারা বলে, পুরাতন অনুশাসন। আজকাল যে বাইবেল যেটা আছে তাতে দুটি অংশ আছে, বিকৃত বাইবেল, যদিও বিকৃত কল্পনা অনেক কথাই বেশির কথাই কাল্পনিক আছে, কারণ আসল বাইবেল আর পাওয়া যায় না, তাদের উপর বিভিন্ন জুলম অত্যাচার, তা নষ্ট হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন ওই বিকৃত কিতাবের। তো পুরাতন অনুশাসনটা হচ্ছে তাওরাত, আর যেটা নিউ টেস্টামেন্ট যেটা নতুন অনুশাসন সেটা হচ্ছে ইঞ্জিল। এই জন্য এখানে ইঞ্জিলের কথা না উল্লেখ করে মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হওয়ার পরে এই কিতাব কোরআনে কারীম নাজিল হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনে ইয়াদাইহি, পূর্বের কিতাব যে নাজিল হয়েছে তার সত্যায়নকারী এই কিতাব কোরআনে কারীম। ইয়াহদি ইলাল হাক্কি, সত্য পথের দিক নির্দেশনা দান করে। ওয়া ইলা তরিকি মুস্তাকিম, আর সহজ সরল পথ দেখায়। ইয়া কওমানা, জিনেরা আরো বলল হে আমাদের সম্প্রদায়, আজিবু দাই আল্লাহ, আল্লাহর আহ্বানকারী ডাকে সাড়া দাও। আজিবু মানে সাড়া দাও তোমরা, দাই আল্লাহ আল্লাহর আহ্বানকারীকে, আল্লাহর আহ্বানকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাই, আর এই তার এই ডাকে সাড়া দাও। আমেনু বিহি, তার প্রতি তোমরা ইমান নিয়ে আসো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে রক্ষা করবেন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে আল্লাহ তোমাদের রক্ষা করবেন। এখানে একটি জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ ফাকরাব এখানে বলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলি থেকে, মিন মানে থেকে, তাই না, গুনাহগুলি থেকে বা গুনাহগুলি হতে মাফ করবেন, এটা একটা কথা। আর একটা কথা যে গুনাহগুলি মাফ করবেন, দুটোর পার্থক্য কি, দুটোর পার্থক্য কি, না একটা হচ্ছে যদি যদি বলতে ইয়াগফির লাকুম যুনুবিকুম, তোমাদের সবগুলি গুনাহ মাফ করবেন, তাহলে সবগুলি হয়েছে। তার মিন যুনুবিকুম মানে কিছু, মিন বাদিয়া বলা হয়, কিছু গুনাহ মাফ করবেন, তাহলে বোঝা গেল যে ইমান নিয়ে আসলে সব গুনাহ মাফ হবে না, কিছু গুনাহ মাফ হবে। কথা ঠিক না, ঠিক নয়, এটা কথা ঠিক, ইমান নিয়ে আসলে সব গুনাহ মাফ হবে না, কিছু গুনাহ মাফ হবে, কথা ঠিক না ভুল, ঠিক, অনেকে ভুল বলে ঠিক। ইমান নিয়ে আসলে আল্লাহর হকের গুনাহ মাফ হবে, মানুষের হকের গুনাহ মাফ হবে না। এই জন্য জিনেরা বলেছে যে তোমরা যদি ইমান নিয়ে আসো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহর হক যে নষ্ট করেছো, শিরিক করেছো, কুফরি করেছো, নামাজ পড়নি, সবগুলো আল্লাহ মাফ করে দেবেন। তবে জিন যদি কোনো মানুষকে ধরে জুলুম করে থাকো, আল্লাহ মাফ করবে না, কারণ মানুষ ধরে জুলুম করে, এই যে জিনে ধরে বুদ্ধি ধরে না, এই জিন ধরে যদি মানুষ জুলুম করে থাকো, মানুষের হক নষ্ট করেছো, আল্লাহ মাফ করবে না। জিন সবল জিন যদি দুর্বল জিনের উপর জুলুম অত্যাচার করে থাকো, কাউকে খুন করে থাকো, তো আল্লাহ মাফ করবে না যতক্ষণ তার কাছ থেকে মাফ না হবে বা তার আত্মীয় স্বজন কাছ থেকে মাফ না হবে। বুঝা গেছে এবারে? এই জন্য মিন যুনুবিকুম এখানে জিনেরা বলেছে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের কিছু গুনাহ মানে আল্লাহর হকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বান্দার হকের গুনাহ বান্দার কাছ থেকে মাফ নিয়ে আসতে হবে। এই জন্য জিনদেরকে বলছি, এখানে জিন থাকতে পারে, জিনদেরকে বলছি অথবা আমার রেকর্ড বক্তব্য শুনে মনে রাখবেন, জিনরা হলো উশৃঙ্খল জাতি অধিকাংশ, আর অনেক মানুষ, অনেক নারী, অনেক পুরুষ, অনেক শিশুকে জুলুম অত্যাচার করে, তাদেরকে ধরে কত কষ্ট দেয়। আল্লাহকে ভয় করবে জিনেরা, না হলে আল্লাহ পাক রব্বুল এই গুনাহ মাফ করবে না। ইমান নিয়ে আসলেও নামাজ পড়লেও এই গুনাহ মাফ হবে না। যেসব জিন মানুষকে ধরে পরেশান করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না, কারণ তারা বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ বলছেন এরকমই মানুষ, শুধু জিনকে নয়, আপনাকে আমাকে আল্লাহ মাফ করবে না যদি মানুষের হক নষ্ট করেন। অমান লা ইউজিব দাই আল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর দাই, আল্লাহর আহ্বানকারী ডাকে সাড়া দেবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদে, সেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারবে না, আল্লাহকে হারিয়ে দিতে পারবে না। এগুলি অর্থ হয় আজাজা ইউজিত মুজিজ মানে হারিয়ে দেওয়া, আল্লাহকে হারিয়ে দিতে পারবে না বা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। এবং তার আল্লাহ ছাড়া কোন পৃষ্ঠপোষক নেই যে সাহায্য করবে। এরাই স্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, গুমরাহিতে রয়েছে। আওয়ালাম ইয়ারাও, তারা কি চিন্তা করে দেখে না? আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই আসমান এবং জমিনগুলি সৃষ্টি করেছেন। ওয়ালাম ইয়া বি খালকিহিন্না, আল্লাহ আসমানগুলি এবং জমিনগুলি সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হয়ে যাননি, আল্লাহ ক্লান্ত হননি, আমরা ক্লান্ত হয়ে যাই, দু চার ঘন্টা ডিউটি করে বসে তাও চেয়ারে বসে তারপর ক্লান্ত হয়ে যায়, আধা ঘন্টা পর পর উঠে এদিক ওদিক একটু যেতে ইচ্ছা করে, না হলে তো মনে হচ্ছে হাত পা সব জাম হয়ে গেল, তাই না? সুবহান আল্লাহ, কত কমজোর। আল্লাহ ফাকর রব্বুল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে ক্লান্ত হননি, বেকাদের যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে ক্লান্ত হননি, তিনি সক্ষম, বেকাদের তিনি সক্ষম, আলা এই কাজের উপর মৌতা, যে মৃতদেরকে পুনরায় জীবন দান করবেন, কবর থেকে আবার উঠাবেন, পানি থেকে আবার উঠাবেন, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে আবার উঠাবেন, বেকাদেরিন তিনি আল্লাহ সক্ষম, আইয়াল মৌতা যে মৃতদেরকে পুনরায় তিনি জীবিত করবেন আর আল্লাহ পাক তাদের হিসাব নেবেন। বালা হ্যাঁ অবশ্যই, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়ায়াউমা ইউরাযুল্লাযিনা কাফারু আলা নার, সেই দিনকে স্মরণ করো যেদিন কাফেরদেরকে জাহান্নামের আগুনে পেশ করা হবে আর বলা হবে আলাইসা হাযা বিল হক, এই জাহান্নাম অস্বীকার করতে সারা জীবন জাহান্নামের কথা কখনো মনে পড়েনি, হে মুসলিম কেমন মুসলিম ছিলে তুমি, জাহান্নামের কথা কোনোদিন মনে পড়েছিল, মনে পড়েনি, আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়, দেখো এখন চোখে দেখো, আলাইসা হাযা বিল হক, তখন বলবে কালু বালা, তখন তারা বলবে এই বেদিন মুসলিম গুলো আর কাফের অস্বীকারীরা মুশরিকরা বলবে বালা অবশ্যই আল্লাহ সত্য, জাহান্নাম এখন বুঝতে পেরেছি, জাহান্নাম সত্য এখন বুঝতে পেরেছি, আল্লাহ তোমার আজাব তৈরি করা আছে, ও রব্বে না আমাদের রবের কসম করে বলছি কালা, তখন আল্লাহ বলে ফাজুকুল আজাব, তোমরা আজাবের আস্বাদন গ্রহণ করতে থাকো, বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা কুফুরি করেছো, অস্বীকার করেছো, জাহান্নামকে স্বীকার করোনি, মানোনি, জান্নাতে বিশ্বাস করোনি, কবরের জীবন পরকালের জীবনকে বিশ্বাস করোনি, এর শাস্তি গ্রহণ করতে থাকো। আল্লাহ বলেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, শেষখানে এই সুরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ধৈর্যের, ফাসবির হে নবী, সুতরাং ধৈর্য ধারণ করো, সরাসরি নবীকে বলা হয়েছে আর পরোক্ষভাবে আমাদের সকলকে বলা হয়েছে ফাসবির, ধৈর্য ধারণ কর, ধৈর্য ধরতে হবে আপনার যে কোনো কাজে, দিন ইসলামের খেদমতের কাজে, দিন ইসলাম প্রচারের কাজে, তাওহীদ সুন্নাতের কথা পৌঁছাবেন মানুষের কাছে, ধৈর্য ধারণ করতে হবে। কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, যেমন ধৈর্য ধারণ করেছিলেন রসুলদের মধ্যে যারা দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ় সংকল্পে যারা আবদ্ধ ছিলেন, ওই সব নবীরা যেমন ধৈর্য ধারণ করেছিলেন, তারা কারা আর তাদের সংখ্যা কত টিকে বলতে পারেন, তারা হচ্ছেন পাঁচজন, উলুল আজমি মিনার রসুল, রসুল কোরআনে কারীম আল্লাহ নবী রসুলের সংখ্যা কতজনের কথা বর্ণনা করেছেন, না 25 জন, তার মধ্যে পাঁচজনকে আল্লাহ উলুল আজম বলেছেন, উলুল আজমি মিনার রসুল মানে এমন রসুল যারা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, নিজের কাজে নিজের দাওয়াতের কাজে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করেছেন, 950 বছর কাজ করা যেমন তেমন কথা, আমরা একটা লোকের কাছে তিনবার হয়তো যাব না, আর খুব যদি বেশি ধৈর্য থাকে তিনবার যাব, একবার দুইবার দেখো তোমাকে তিনবার বললাম, নিজের ছেলেদের ক্ষেত্রে দেখ তোকে একবার নয় দুইবার নয় তিনবার করে তো কিন্তু সাবধান করা হয়ে গেছে, আর কিছু বলবো না, যা যেখানে যাবি যা, তাই না? সুবহানাল্লাহ, 950 বছর, তাও দিনে একবার করে না, রব্বে ইন্নি দাওয়াতু কওমিল্লা ইল্লা মুনাহার, রাত দিন 24 ঘন্টা এই কাজেই লেগে আছে, আল্লাহু আকবার, সূরা নূহ আল্লাহ বলছে। তো আল্লাহ বলছেন যে হে নবী তুমি ওই রকমই ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় সংকল্পে আবদ্ধ রসুলগণ ধৈর্য ধারণ করেছেন, ওয়ালা তাস্তাজিল লাহুম, আর এই কাফেরদের ক্ষেত্রে বা পাপিষ্টদের ক্ষেত্রে যারা শিরক কুফরি করে তাদের ক্ষেত্রে তাড়াহুড়া করিয়েন না, যে আল্লাহ এরা মানে না, আল্লাহকে ধ্বংস করে দাও তো, আল্লাহ এরা শুনে না, মারো তো এদেরকে, না না, ওয়ালা তাস্তাজিল লাহুম, তাড়াতাড়ি করিও না, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, যেন তারা সেই দিন যেই দিন তারা দেখবে ওই ওয়াদার কথা যে যার প্রতিশ্রুতি করা হয়েছে, লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তখন মনে হবে যে মনে হচ্ছে দুনিয়াতে একদিনের কিছুক্ষণ থেকে এসেছে, দুনিয়াতে 60 বছর 70 80 বছর, বরং নূহ আলাইহিস সালামের জামানার লোক, মূসা আলাইহিস সালামের জামানার লোক 400 বছর 500 বছর 600 বছর, আদ সম্প্রদায়ের লোক 1000 1200 বছর 1300 বছর বেঁচেছে, আর মনে হবে কিয়ামত যেদিন হবে আর হিসাব শুরু হবে তখন মনে হবে আজাব শাস্তি দেখে মনে হবে যে দুনিয়াতে কতক্ষণ থেকে এসেছি, একদিনের মিন্নাহার, একদিনের সাআতান, সা আজকালকার নতুন ইয়েতে সা মানে 60 মিনিট আর সাআতান মানে কিছুক্ষণ, পুরনো ভাষায় যখন 60 মিনিটে 1 ঘন্টা ঘড়ির ব্যবস্থা ছিল না, ঘড়ি আবিষ্কার হয়নি তখন, সাআতান বলা হয়তো কিছুক্ষণ সময়কে, কিছুক্ষণ সময় সেটা 10-15 মিনিট আধা ঘন্টা হইতে পারে, আর সেটা 60 মিনিটের জায়গায় 80 মিনিটে হইতে পারে, সাআতান। বালাগুন, আল্লাহ বলছেন যে এটা হচ্ছে পৌঁছে দেওয়া, পৌঁছে দিল, হাজা বালাগুন আসলে আছে, হাজা মুক্তিদা বালাগুন খবর উজ্জ আছে এখানে, হাজা বালাগুন এই হচ্ছে পৌঁছে দাও, পৌঁছে দিলাম, ফাহালিহুলা কইল্লাল কওমুল ফাসিকুন, ফাসিক সম্প্রদায় ছাড়া আর কাউকে কি ধ্বংস করা হবে, আল্লাহ ভালো মানুষকে ধ্বংস করবেন না, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ সর্বনাশ করবেন, তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন। ভালো মানুষকে, সৎ লোককে, নামাজি লোককে, আল্লাহ ভীরুকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন, এটা কখন হবে না? আল্লাহ পাকের রহমতের বিপরীত কথা, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না? একমাত্র ফাসেক সম্প্রদায়কে ধ্বংস করা হবে দুনিয়া এবং আখেরাতে, সর্বনাশ করা হবে তাদের। এখন একটি কথা শুধু বাকি থেকে গেছে অসম্পূর্ণ, সেটা হচ্ছে যে দৃঢ় সংকল্পে আবদ্ধ বা দৃঢ় প্রতিজ্ঞ নবী রসুলগণ পাঁচজন, তারা কে কে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কি? দলিল যে এই পাঁচজনের সাথে খাস করে দিলেন, ইসমাইলকে কেন ধরলেন না, ইসহাককে কেন ধরলেন না, ইয়াকুবকে ধরে, ইউসুফকে ধরে, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলেদের দিয়ে তো পাঁচটা পুরো করে দিতাম, তা কেন ধরলেন না? কোরআনে কেরিমের দুটো আয়াত আছে, সূরা আহজাবের আয়াত নম্বর সাত, যার কাছে কোরআন আছে খুলেন, এখন সূরা আহজাবের আয়াত নম্বর সাত আর সূরার আয়াত নম্বর ১৩, এই দুটো আয়াতে এই পাঁচজন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং এরা, এদেরকে, তাদের মধ্যে শেষ হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মতো ধৈর্য ধারণ করো, তোমার পূর্বে যে আরো যে চারজন চলে গেছে তাদের মতো তুমিও ধৈর্য ধারণ করো, তাদের দলে সামিল হও, দৃঢ় সংকল্প হয়ে কাজ করো। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, নিজে দিন পালন করার তৌফিক দান করেন এবং অপর ভাইদের, সারা বিশ্বের মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কাজে কথায় যেন বরকত দান করেন, আমাদের সময়ে যেন আল্লাহ বরকত দান করেন, আমাদের রিজিকে যেন বরকত দান করেন, ছেলে মেয়েকে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ পাক তাদেরকে যেন ইসলাহ করে দেন, নেক করে দেন। ওসল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, কেউ অসুস্থ আছেন, কেউ মারা গেছেন, কেউ হাসপাতালে আছেন, আল্লাহ সকলে যেন মনের আশা পূরণ করেন। এক কথায় দোয়া করলাম, আল্লাহ যেসব ভাইয়েরা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন, আর যেসব ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বা তাদের আত্মীয়রা বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।